الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا فقال تعالى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة قابل احترام بزرگ دوست اور بھائیو سمست مانسر سفلتا کامیا جی دنیا اور آخرت اللہ تعالی دینر مت رکھتا مانسر جیون যত অংশ আছে পার্ট আছে দুনিয়ার হায়াতটা তার মধ্যে খুবই সামান্য একটা অংশ রুহ জগতে আমরা একটু অনেক বেশি দিন ছিলাম মায়ের পেটে অল্প কিছু দিন দুনিয়াতে 60-70 বছর কেউ বলতে পারবে না যে কবরে কতদিন থাকতে হবে হাসদের ময়দান 50,000 বছর সেখানে ফয়সালা আল্লাহ তাআলার এই নিয়ম শক্ত আল্লাহ তাআলার সিদ্ধান্ত সঠিক কোন পরিবর্তন নাই কোন পরিবর্তন হবে না যত রূপ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সকল গ্রহকেই ওই জায়গা ওই জায়গা থাকতে হবে, গ্রহ জগৎ থেকে চলে আসতে হবে। যত রূপ মায়ের পেটে আসবে সকলকে ওখান থেকে বের হয়ে আসতে হবে। জন্ম নামে দুনিয়াতে যতজন আবির্ভূত হয়েছে সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আলমে বারজাখে কবর তো হইল বাহ্যিকভাবে মাটির গর্ত হিসেবে আমরা দেখি, কিন্তু ওই জগতের নাম হলে আলমে বারজাখ। যতজন আলমে বারজাখে দিয়ে পৌঁছবে সকলকে হাসরের ময়দানে উঠতে হবে। হাসরের ময়দানে যতজন উঠবে সকলেরই হিসাব হবে। হিসাবের গণ্ডির থেকে কেউ বাইরে থাকতে পারবে না। পুঙ্খান্ন পুঙ্খান্ন হিসাব, এক চুল পরিমাণ জায়গা লড়াচড়া করতে পারবে না যত সময় পর্যন্ত হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন না করা হবে। এটা চূড়ান্ত নয়, প্রাথমিক প্রশ্ন। পুরো জীবন কোথায় খরচ করছ, জীবনকাল কিভাবে কাটাইছ, দিন সম্বন্ধে কতটুকু জানছ এবং কতটুকুন মানছ, দুনিয়াতে তো অনেক সময় কোন অপরাধ হয়ে গেলে যদি স্বীকার করে যে আমি জানতাম না বা জানা ছিল না, অনেক সময় মাফ করে দেওয়া হয় বা শিথিল করা হয়। কিন্তু হাসরের ময়দানে জানি নাই জানতাম না এই ওজোরের কারণে কারো উপরে কারো কোনো সুশীলতা করা হবে না, ওইখানে না জানাটা হলো সবচেয়ে বড় অপরাধ। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন দিন সম্বন্ধে জানার জন্য, দিনকে মানার জন্য। জানিলেই জানতাম না এই কথাগুলো কেউ পার পেতে পারবে না। কারণ হায়াতের মাকসাদ বেড়েছে, আল্লাহ তাআলার দিনকে জানতে হবে। দুনিয়াতে জীবনযাপনের তরিকা, দুনিয়াতে আসার পরে করণীয়, কিন্তু কিছুদিন পর্যন্ত থাকে মা বাবার দায়িত্বে সন্তানের ব্যাপারে করণীয় কি, গড়তে হবে কিভাবে, যখন সে পূর্ণ বয়স্ক হয়ে যায় তখন দায় দায়িত্ব তার উপরে বর্তায়। এজন্য মা বাবার জন্য হুকুম হইল সাত বছর বয়স হয়ে গেলে তাকে নামাজের কথা বলো, নিশ্চয়ই নামাজ শিখাইতে হবে তার চেয়ে আগে। যদি না শিখে না শিখায় আর যদি বলে যে নামাজ পড়ো, তাহলে তো সন্তান বলবে যে নামাজ কি, নামাজের কথা বলার হুকুম যখন আসছে তাহলে বুঝতে হবে যে নামাজ সম্বন্ধে তাকে ধারণা আগেই সৃষ্টি করাইতে হবে, তার ভিতরে তৈরি করতে হবে। দশ বছর হইলে তাকে শাসন করো, বালে হয়ে গেলে দায় দায়িত্ব তার। যে সমস্ত মা বাবারা সন্তানকে দিন শিখাবে না, নিজের সন্তানকে দিন না শিখিয়ে মা বাবা যদি দিনদার এমন হয় যে তার নেকি জান্নাতে যাওয়ার উপযুক্ত, তার নেকি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার উপযুক্ত, বা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণে নেকির দরকার ওই পরিমাণে নেক আমল সে করছে, কিন্তু সন্তানকে দিন শিখায় নাই, এই সন্তান অভিযোগ করবে যে আমার মা বাবা মাকে দিন শিখায় নাই, এই অভিযোগের কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী এরশাদ করেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি, তোমরা সকলেই গার্জিয়ান অভিভাবক, তোমাদের সকলকে তোমাদের অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই সকল সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নেওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলার সিদ্ধান্তের মধ্যে আর কোন পরিবর্তন আসবে না। যত রূপে জন্ম হয়েছে ওই জগৎ থাকতে হবে, গুরু জগৎ থাকতে হবে। যত রূপ মায়ের পেটে আসছে ওখান থেকে বের হইতে হবে। যতজন আসমান জমিনের পেটে আসছে এখান থেকে তাকে চলে যেতে হবে। কুল্ল নাফসিন যায়েকাতুল মউত, মৃত্যুর স্বাদ সকলকেই আস্বাদন করতে হবে। মৃত্যুর দরজা দিয়ে বের হয়ে আলোদের দরজাটি তাকে প্রবেশ করতে হবে। ওইখান থেকে একদিন হাসর ময়দানে তাকে উঠতে হবে। হাসর ময়দানে মানুষ বিভিন্ন ভাবে উঠবে, কেউ হায় হায় করতে করতে উঠবে, কেউ কাঁদতে কাঁদতে উঠবে, কান্না শুরু হয়ে যাবে, এই কান্নার শেষ নাই। চোখের পানি শেষে রক্ত পড়বে, তাতেও কান্না থামাইতে পারবে না। অনন্তকালের জন্য জাহান্নামে দিয়ে তাকে কাঁদতে হবে। যদি ইমানের দররা পরিমাণ না থাকে, যদি সামান্যতম ইমানও থাকে, তো কোনো না কোনো দিন জাহান্নাম থেকে বের হবে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, যারা নাকি দুনিয়াতে আসার মাস্টারকে বুঝতে পারছে এবং এই মাস্টারকে আমলের মাধ্যমে পুরো করছে, ইমানকে বুনিয়াদ বানাই আমলের মাধ্যমে, আমল নবীর তরিকায়, আল্লাহ তাআলার আমল হলো আল্লাহ তাআলার হুকুম, শরীয়তের ফয়সালা, এই আমলগুলোকে নবীর চরিত্র অনুযায়ী করছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, তাদের মধ্যে কিছু লোক হাসর ময়দানে উঠে হাসতে আসছে। আল্লাহ নবী বলেন যে লাইসা ওয়াহদাতুন আলা আহলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ফি মাউতিহিম ওয়া লা ফি মানসারিহিম, دعني أنظر إلى أهل لا إله إلا الله وهم ينفذون السراب عن رؤوسهم ويقولون الحمد لله الذي أذهب عني الحزن. كما نقول قبر تكي دفن عدد عالم البردس تكي دفن روانا دي حسن ما يدانا جيكي الله نبي قوله إذن مبتدر لا إله إلا الله ولا حبه তাদের কোন ভয় নেই, তাদেরকে নাই কোন ভয় নাই। ওই আলমে কবরে কবরে আলমে বাদশাকে তাদের কোনো ভয় নাই, হাসানের ময়দানেও তাদের কোনো ভয় নাই। আমি যেন তাদেরকে দেখতেছি, তারা আসতেছে মাথার থেকে মাটি ঝাড়তেছে আর বলতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে মুক্ত করে রেখেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সমস্ত নবীদের মেহনত ছিল মানুষ কি করে কালিমাওয়ালা হয়ে যায়। সমস্ত নবীদের কালিমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, একই কালিমা। সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুনা ওয়াহিদ ও উম্মাহাতুনা সাত্তা, মানে আমাদের সকল নবীদের বাপ এক, মা ভিন্ন ভিন্ন। অর্থাৎ বুনিয়াদী হুকুম এটা আমাদের সকলের জন্যই আছে। নামাজ রোজার মধ্যে কিছু ভিন্নতা আছে, জাকাত আদায়ের তরিকার মধ্যে ভিন্নতা ছিল, সৎকার মান্যত আদায় করার তরিকার মধ্যে ভিন্নতা ছিল। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, কালিমা শব্দের মধ্যে কোনো ভিন্নতা ছিল না, সব নবীদের একই কালিমা। কালিমাওয়ালা বানানোর জন্য নবীদের মেহনত ছিল। বর্তমানে তো মানুষ ব্যবসাওয়ালা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে আনন্দিত হয়, ডাক্তার পরিচয় দেওয়াটা নিজের জন্য গর্ববোধ করে, শিল্পগতি হইলে তো কথাই নেই, কিন্তু নবীদের মেহনত এটার জন্য ছিল না। কারণ কোরআনে কারিমের মধ্যে আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ভয় করো এমন দিনকে যেদিন তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তানেরাও তোমার কোনো কাজে আসবে না। কোরআনে কারিমের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াউমা ইয়াউমা বলছেন, ওই ভয়াবহ দিন, সেই ভয়াবহ দিন, সেই ভয়াবহ দিনকে ভয় করো। মেরে মোস্তরাম দোস্তা বুজুর্গ তারি এক জায়গাতে আল্লাহ তাআলা বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সম্পদে তোমার কোনো উপকার আসবে না, তোমার সন্তানেরা তোমার কোনো উপকার আসবে না। বাচ্চারা আছে যে স্বীকার করবে, রাজা বাচ্চা দুনিয়াতে তারা ছিল আছে থাকবে, তারা সেদিন আফসোস করবে, এলাকা আনলি সুলতানিয়া, সম্পদশালীরা সেদিন আফসোস করবে, না আগনা আনলি মালিয়া, রাজা বাচ্চারা বলবে যে এলাকা আনলি সুলতানিয়া, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আমার রাজত্ব আমার হাত ছাড়া হয়ে গেছে। তাদের এই আফসোস আর কান্না আল্লাহ তাআলার সিদ্ধান্তের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসবে না, বরং দুনিয়াতে যারা আল্লাহ হুকুম নবীর তরিকার বাইরে থেকে জীবনযাপন করছে তাদের অধীনের কান্নায় আল্লাহ তাআলার অসন্তুষ্টির আগুন আরো জ্বলবে, যত কান্দে তত অসন্তুষ্টির আগুন জ্বলবে। মেরে মোস্তরা দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবে না, আল্লাহ তাআলার সিবার দৃষ্টি তাদের দিকে পড়বে না। একদিকে ওরা কান্দে, আরেকদিকে আল্লাহ তাআলা হুকুম দিবেন যারা দুনিয়াতে মালদারেরা মালওয়ালা হিসেবে সম্পদশালী হিসেবে পরিচয় দিতে নিজেকে বড় গর্ববোধ করত, যে মালের মধ্যে থেকে থেকে সে আল্লাহর হুকুমকে ভাঙত, কামায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে ভাঙত, খরচের ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম থেকে বেপরোয়া হয়ে খরচ করত, একদিকে তারা কানতে থাকছে, আর একদিকে আল্লাহ তাআলার হুকুম চলে আসবে। রাজা বাচ্চারা যেখানে বাচ্চাদের মধ্যে মুক্ত থেকে আল্লাহ তাআলার দিনকে ধ্বংস করছে, তারা সেদিন কান্দে, তাদের কান্নায় কিন্তু মাত্র আল্লাহ তাআলার রহমত তাদের দিকে আকৃষ্ট হবে না, বরং আল্লাহ তাআলা হুকুম দিবেন খুজুহু ফাকুল্লু, এদেরকে ধরো এবং এদেরকে বন্দি করো। ثُمَّ فِي سَلْسَلَةٍ ذَرْوَاهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ, সত্তর গজ লম্বা আগুনের শিকল দিয়ে তাদেরকে বাঁধো, যার এক মাথা মুখের মধ্যে দিয়ে পড়াই দেওয়া হবে, পায়খানা রাস্তা দিয়ে বের করবে, এক হাত টান দিয়ে পিছনে ভেঙে ঝোলাই দেবে, আর এক হাত চুপ ছেড়ে পিছনে বের করে নিয়ে যাবে, জাহান্নামের আগুনের ছুটির সাথে তাদেরকে বাঁধবে। সোমবার জাহান্নাম সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। অবরাধে ইল্লাহ কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা আল্লাহকে বিশ্বাস করত না, আল্লাহর উপর ঈমান ছিল না তাদের, আল্লাহর উপর ঈমান ছিল না। আল্লাহর উপর ঈমান না থাকার কারণে তারা নিজেদের সুখ শান্তি সমৃদ্ধি সম্মানের জন্য বিভিন্ন আসবাবকে তারা অবলম্বন করেছিল, এটা নামের জন্য করে, ওটা সম্মানের জন্য করে, এটা ক্ষমতাকে মজবুত করার জন্য করে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এর কোনোটাই আসল না। ফয়সালা আল্লাহ তাআলা সংক্ষেপে শোনাই দিচ্ছেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলাই সমস্ত রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, এই রাজত্ব সমূহের মধ্যে থেকে আল্লাহ তাআলা যাকে চান তামান তাকে একটা অংশের রাজত্ব দিয়ে দেন, ওতান জীবন মুলকা মিম্মান তাশা, যার থেকে চান তার থেকে ছিনাই দেন, ও তো হিজ্জুমান চাষা যাকে চান তাকে সম্মান দিয়ে দেন, ও তো জিল্লুমান চাষা যাকে চান তাকে আল্লাহ তাআলা অপমান করে দেন। দিয়ে বিকাল খায় সমস্ত খায় আল্লাহ তাআলার হাতে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তাদের এই কথার উপর বিশ্বাস ছিল না যে ইজ্জতের মালিক আমি, ক্ষমতার মালিক আমি, এটা তাদের বিশ্বাস ছিল না, অপরাধ। তাদের জন্য কিন্তু এরকম তরিকা ছিল না, এটা তাদের অপরাধ। জীবনযাপন করছে মন মতো, লেবাস পোশাক মন মতো, খাওয়া দাওয়ার আইটেম মন মতো, খাওয়া দাওয়ার তরিকা মন মতো, কামাই রুজি মন মতো, খরচ মন মতো, বিয়ে সাদি মন মতো, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নবীর তরিকা তাদের জীবনে ছিল না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ইমানের জন্য যেভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পরে নিজেকে হারাম থেকে ফিরিয়ে রাখতে হবে, অনুরূপ ভাবে ইমানের জন্য নবীর তরিকাকেও মাথার থেকে পা পর্যন্ত নিজের জীবনে জায়গা করে দিতে হবে। যে ব্যক্তি জীবনের কোন কাম নবীর তরিকা ছাড়া করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উম্মত হিসেবে স্বীকার করবেন না। কারণ নবী যাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দেবেন কিয়ামতের ময়দানে সে জান্নাতি। সুন্নতের খেলার যে জীবনযাপন করবে, নবীজি তাকে নিজের উম্মত হিসেবে স্বীকৃতি দেবেন না। নবীজি বলে গেছেন, নবীজির কথায় স্পষ্ট, নবীজি বলে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাতা ইল্লা মান আবা, আবার সমস্ত উম্মতি জান্নাতি, শুধুমাত্র অস্বীকারী ব্যক্তি থেকে। আবার ভয় পেয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কে? নবীজি পুরা উম্মতের জন্য একটা সমাধান দিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন একজনে, সমাধান দিলেন পুরো উম্মতের জন্য। এর সাথ করলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওমান আতানি ফাকাদ আবা, যার জীবনটা আমার জীবনের মতো হবে, যার জীবনে আমার জীবনের অনুসরণ থাকবে সে জান্নাতি, যার জীবনে আমার জীবনের অনুসরণ নাই, আমার জীবনের সাথে মিল নাই, সেই হল অস্বীকারী। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা সেদিন জানাই দেবেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ তাআলার উপরে তারা ঈমানদার ছিল না। আল্লাহকে মানে নবীকে মানে না, সে ঈমানদার হয় না। মোনাফিকরা আল্লাহ তাআলাকে মানত, নবীকে মানত না, তারা ইহুদি ছিল। তাদের কাছে আগে নবীর জমানার কিতাব ছিল, এই হিসাবে তারা আল্লাহকে মানত, নবীকে মানত না। কি বলেন, তারা কি ঈমানদার হয়েছে নাকি? তারা কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে। ঈমানদার হওয়ার জন্য যেভাবে আল্লাহ তাআলাকে স্বীকার করতে হবে এবং আল্লাহ তাআলাকে মানতে হবে, অনুরূপ ভাবে ঈমানদার হওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা উপরে নিজেকে ঢালতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটা আমাদের জীবনের জন্য একটা ফর্মা। ডাইট, ওই ডাইটের মধ্যে গিয়ে আমাকে বলতে হবে, এর ব্যতিক্রম হইলে নাজাতের কোনো উপায় নাই, মুক্তির কোনো রাস্তা নাই। যত জায়গায় ঈমানের কথা আছে সব জায়গার মধ্যে এই কথাগুলো আছে, আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দী, নবীর তরিকার পাবন্দী, সব জায়গাতেই আছে। এই ব্যাখ্যা সব জায়গাতেই করতে হবে, কারণ ঈমানের এই ব্যাখ্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। যত জায়গায় কোরআনের মধ্যে ঈমান শব্দ আছে, মিনুনের শব্দ আছে, আমান্না শব্দ আছে, সব জায়গার ব্যাখ্যা এটি। মেনে মুহতরম দোস্ত বুজুর্গ, ওরা জানতে থাকবে আল্লাহ তাআলার কথাতে কতখানি সত্য ছিল সেটা বুঝতে পারবে, সেদিন চোখ খুলবে, জানতে থাকবে। কিন্তু ওদের কান্নাকাটি দুনিয়ার অতীতের নাফরমানির কারণে যত কান্দে আল্লাহ তাআলার সন্তুষ্টি তত বাড়বে। জাহান্নামে ফেলবেন আর অপরাধকে শোনাই দেবেন, অপরাধীকে শাস্তি দেয় তাকে শোনাই দেয়, এই অপরাধের কারণে তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলাকে আমাদের ময়দানে শোনাই দেবেন। মেরে মোহতরাম দোস্তা বুজুর্গ, ওই দিন আমার সাহায্যের জন্য কেউ আগায় আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টোপে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন যে, ও ফাতিমা, তোমার অংশে জাহান্নামের আগুন থেকে তুমি করতে শুধু নিরহ, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। ইয়া ফাতিমা তু আনতু জিআনকিন নার ফা ইন্নী লা উগনি আনকি শাইআ। কেউ কারোর জন্য আগায় আসবে না। আলাকি ইয়াওমা দিয়ে শুরু করছেন আল্লাহ তাআলা, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকালবিন সালিম। যদি সম্পদ আগায় আসবে না, সন্তানেরও আগায় আসবে না, শুধুমাত্র স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো ধ্বংসদায় ইমানটা নিয়ে দিয়ে আসবে, যার ভিতরে কোনো দাগ নাই, কুকুরের দাগ নাই, শিল্পের দাগ নাই, মোনাফিকের দাগ নাই, মিথ্যা বলার দাগ নাই, বিবোধ করার দাগ নাই, হিংসার দাগ নাই, হাসাদের দাগ নাই, চুগলখুরির দাগ নাই, বড়াই করার দাগ নাই, অহংকারের দাগ নাই, নিজেকে বড় মনে করার দাগ নাই। হ্যাঁ, যে মনে করলো যে আমি আমিও কিছু, সে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ কারণ কি? কারণ হলো কেউ যদি মনে করে যে আমিও কিছু, সে এটা হলো আল্লাহ তাআলার নিজস্ব জিনিস, বড়াই ক্রিয়া। আল্লাহ তাআলা বলেন যে আল ক্রিয়া ও হৃদয়, এই বড়াই হল আমার সেই গায়ের চাদর। যে কোনো ব্যক্তি যদি বড়াই করে মনে, সে মনে করে যে আমিও কিছু, সেই জন্য আমার গায়ের চাদর ধরে টানাটানি শুরু করলো, সেজন্য পুরস্কৃত হয়ে যায় আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার জন্য। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, কবরকে নূর দিয়ে ভরে দেয় আল্লাহ তাআলা। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহ, হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহ, হযরত ইরামুল হাসান রহিমাহুল্লাহ সহ যতদিন এই কাম করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের কবরকে আল্লাহ তাআলা নূর দিয়ে ভরে দেন। এই কামের বুনিয়াদ ছিল যে আমি কিছু না, আরে কিছু না। আর একে কখনো মানুষের মধ্যে মনে করতে পারে, কখনো আবার ভুলে যেতে পারে। এই জন্য দাওয়াতের কামে বুনিয়াদি কামটা হলো মশওয়ারা, মশওয়ারা থেকে নিজেকে মনে মনে বলতে থাকবে তুমি কিছু না, তোমার কোনো যোগ্যতা নেই, মশওয়ারা যাই হয় তাই, আমি কিছু না। যে এই অবস্থানটাকে ধরে রাখার জন্য মশওয়ারা বড় জরুরি জিনিস। কেউ যদি মশওয়ারা মতো চলতে যায় আর কেউ যদি দণ্ড নিয়ে যায় সেটা হলো ভিন্ন কথা। যে চালাইতে যায়, মশওয়ারা চালাইতে যায়, মশওয়ারা দিতে যায়, নিজের ভিতরে যা আছে এইটা আরেকজনের ঘাড়ের উপর দিয়ে চালাইতে যায়, মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সে তো যেই পরিমাণে বড়াই নিয়ে গেছিল তার চেয়ে বেশি পরিমাণে বড়াই নিয়ে ফিরে আসবে। আমাদের উস্তাদ ছিলেন গোয়াডাঙ্গা মাদ্রাসার সর্বভক্ত মহতামেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহি আলাইহ। উনি বড় সুন্দর করে মানুষের বুঝে মতো করে কথা বলতে পারতেন, এটা বিশেষ গুণ ছিল ওনার মধ্যে। সাদা শাহবুজুর রহমতুল্লাহ আলাইহ যার সম্বন্ধে বলতেন যে লোকটা মহাজ্ঞানী, কোনো মাদ্রাসায় কোথাও কোনো সমস্যা হলে ওনাকে নিয়ে যাও, মাদ্রাসার ব্যাপারে উনি মহাজ্ঞানী। তো হুজুর বলতেন এক সময় অসুস্থ প্রায় সফরে থাকতেন, মাঝে মাঝে আসতেন, একদিন দুদিন পাঁচ দিন সাত দিন থাকতেন, শীতের মৌসুমে তো হজুরকে পাওয়াই যেত না, হয়তো সকালে লঞ্চে এসে নামছেন, আবার দুপুরে লঞ্চে রওনা দিতেন। একজন হঠাৎ করে হজুরের সামনে কিছু ছাত্রের মাথার মাথার দিকে তাকাইছে, দেখছে স্কুল একটু বড় হয়ে গেছে, হজুর খুব নারাজ হয়েছেন, কারণ মেরে মহতর আমার হজুরগ দিনই এলেন শিখবে আর সুন্নতের পাবন্দি করবে না, এলেমের লব্জ আলফাজ শব্দ সমূহ সে অর্জন করতে পারে, কিন্তু এলেমের নূর তার ভিতরে ঢুকবে না। এলেমের নূর যদি না ঢুকে তাই এলেমকে এসে দুনিয়ে তালাশ করা শুরু করে দিবে, তার এলেম দিনের কোনো কাজে লাগবে না। আর সে যদি এলেম দিয়ে দুনিয়া কামাই করবে, দুনিয়া কামাই করতে লেগে যাবে বা দুনিয়া কামাই জন্য যে এলেমকে শিখবে, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ হাদিসের মধ্যে আছে, লামিয়ে যেটা আরাফাল জান্নাতি আরি রিহাহা, জান্নাতের ঘেরাবার সে পাবে না, অর্থাৎ জান্নাতের বাতাসও তার গায়ে লাগবে না। সন্ন্যতের পাবন্দি ছাড়া যে এলেন শিখার মধ্যে লেগে থাকবে, তার এলেন তাকে দুনিয়ার দিকে নিয়ে যাবে, দিন থেকে দূরে সরাই দিবে। হুজুর খুব নারাজ হয়ে গেলেন, জোহরের পরে বললেন যে তাহলে গেলেন রাখা বসো, হুজুরের কথা বলার একটা আহাম সময় ছিল, এটা বসাইছেন। অনেকদিন পর্যন্ত আসেন, পাঁচ দিন সাত দিন দশ দিন যাবৎ আসেন, তখন মাঝে মাঝে সফরের পরে বসাইছেন, কিন্তু যখন সফর খুব বেশি হতো তখন ওই জোহরের পরে বসাইছেন। তহদের কিছু কথাবার্তা বললেন, চুলটাকে সুন্নত মতো কাটার তরগিব দিলেন, তারপরে দুই তিন দিন পর্যন্ত হুজুর ছিলেন, দৃষ্টি ছিল খুব, চোখ ফাঁকি দেওয়ার মতো বুদ্ধি ওই জমানায় কারো ছিল না, সেই উস্তাদ হোক সেই ছাত্র হোক, দূরদর্শী মানুষ ছিলেন, বড় ধীর সম্পন্ন মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালাদের দৃষ্টি শক্তি ধীর শক্তি খুব কড়া, খুব কড়া। কিন্তু একদিন পরে দেখতেছেন যে কিছু ছাত্র চুল কাটছে, চুল অনেকেই কাটছে কিন্তু কিছু ছাত্রের চুল কাটছে হল, ইংরেজদের তরিকায়। হুজুরের মনে খুব কষ্ট পাই, দুই তিন দিন পরে আবার বলল, বললেন যে জোহরের পরে তাহলে বেলেন্দা সব বস, একজন উস্তাদ একজন ছাত্রের সাধ্য নাই যে ওইখান থেকে নামাজ পড়ে চলে আসবে, এই চিন্তায় তারা অভিযোগ করতে পারত না, এত রোগ ছিল না, তারা পঁয়ষট্টি সত্তর বছর পর্যন্ত মহাতারায়ণ ছিলেন, বড় আশ্চর্য আছে কথা বলে বললেন যে তোমাদেরকে একটা চেষ্টা শোনাই, বরিশালের মানুষ ছিলেন তো চেষ্টা শোনাই, চেষ্টাটা কি এক লোক, সে তার মায়ের একমাত্র সন্তান, মা বাচ্চাকে বিয়ে দিতে বাবা মারা গেছে, মা আছে, তার ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে, প্রথম হয়েছে মেয়েটা, বড় হইতে হইতে মেয়েটাকে বিয়ে দিছে, আর দাদির ঈদ কুরবানি আনন্দ সবাই নাতনিকে নিয়ে এই যে জন্মের পরে চলে দিছে, খাওয়া দাওয়া ঘুম উজু গোসল সবই দাদির কাছে, এখন যত আদরি করে বিয়ে তো দিতে হবে, দেখে সেটা বিয়ে দিছে, মার খুব দুশ্চিন্তা যে আমার মেয়েটা বিয়ে হলো, নিয়ে গেল ওই বাড়িতে কেমন ব্যবহার করতেছে, কেমন আছে ভালো মন্দ, তারা কি আচরণ করতেছে, ও খুশি আছে না বিপদে আছে, মনটা খারাপ মা জানার জন্য ব্যাকুল, তিন দিন পরে আসছে, এখন মা লাজুক মেয়ের কাছে কিভাবে জিজ্ঞেস করে, যেহেতু সে শাশুড়ির যে আম্মা আপনার বোনের কাছে তো জিজ্ঞাসেন যদি যে বাড়িতে ওর সাথে কেমন আচার ব্যবহার করছে, শাশুড়ি সে শাশুড়ির ব্যবহার করুন, ননদ যারা আছে তারা কেমন, আমার সব দুশ্চিন জেলা সে কি হইল, ওরা দাও তোমার কাম শুরু করে আমি জিজ্ঞেস করবা না, তুমি অত চিন্তা করো না, নাতি কিছু মুড়ি টুড়ি বসে বসে খাইছে, কতক্ষণ পর জিজ্ঞেস করে বই শ্বশুর বাড়ির মানুষজন কেমন? ভালো। তোর শাশুড়ি কেমন? তোরা আদর করেনি, তখন আদর করে। নরদরা কেমন? তারা খুশি নেই, তোর খুব খুশি। তা আমাদের দুলাভাই কেমন? তা ভালোই। দাদির মনে ফর্চা লেগে গেছে, ভালোই বললো কেন? এখানে একটা কিছু আছে। ভালোই মানে ভালো হইলে ভালো বলবে, এইলে বললে যে ভালোই। আমি তো তুমি তাই বিদেশ আছো তাই বললাম, এর মধ্যে আবার কি দোষ হলো? না বল, কিছু আছে, তুই কোনো চিন্তা করিস না, কি হয়েছে তাই বল। অনেক মেয়ারাম করে তোমার কাছে কইলে আবার তুমি কিন্তু আগুন লাগাই দিবার সাথে বুড়ি, অত চিন্তা করিস না। তোর দাদার ঘর করছি, তোর বাবা আমার কাছে জন্ম তারে পালছি, তোর বাবারে বিয়ে করাইছি, তোর মার হাতেই সংসার দিচ্ছি, অত পাগল মনে করিস না। যা হয়েছে ক, আমি সব ব্যবস্থা করে দেব, কেউ ঠিক পাবে না। আচ্ছা ওই যে দাদি, তোমার নাতির জামাই আসার ব্যবহার খুব ভালো, মানুষটাও ভালো, কিন্তু মুখে গন্ধ, কথা বলতে আসলে আমার বমি আছে, এই জন্য এইভাবে বলছি। তাই এতটুকু পেট ফেট খারাপ নাকি? খাওয়ার পরে পেট ভুট ভুট করে নাকি? রাত্রে পেট খোলে নাকি? না ওইগুলো কিছু নাই, তাই না? তো চিন্তা করেছিলাম এক দিনই শেষ করে দেবানে দাদি, তোমার পায়ে দিন শেষ করে না সেটা তো চুপ কথা। নাতির জামাই ঘুমাইছে সকালবেলা নাস্তা করে, 11:30 উঠছে, যে ডাক দিছে ভাই ঘুমের তো উঠছ? হ্যাঁ ভাই, কেমন আছো? কি খাইলা? খাইতে মনে চায়? আমি সব পারি, সব পিঠাটা সব বানাইতে পারি, তুমি খালি বলবা আমি বানাই দিব ভাই। ভাই তোমার চোখটা একটু লাল লাল দেখা যাইতেছে, সম্ভব রাত্রে ঘুমাইনি, শরীরটা মতো একটু কষা কষা হয়ে গেছে, নাও ভাই এই পাত্রটা নিয়ে যাও। ওই চিন্তা বলে দাও, গ্যান্ডারি বেসতেছে মানুষকে, গ্যান্ডারি কেন আবার খাও দিয়া? গ্যান্ডারি রসে শরীরটা ঠান্ডা হবে, কষা খাইতে যাবে। নাতির জামাই ধ্যান ধ্যান করতে করতে চলে গেছে, তিনটার মোড়ে যে দেখে একজনে এক জায়গায় গ্যান্ডারি বেছে আর এক জায়গায় দাম বেছে, ডিব্বার মধ্যে লবণ মরিচ দিয়া ভেঙে তুলে বেচতেছে। কত করে ডিব্বা? দুইটা। তো তোমার ডিব্বা দাও, মনে করছে সিটির দাম থাক পরা গ্যান্ডারি খাবো, হ্যাঁ ভালো লাগছে তো আরেক ডিব্বা দাও, দেখে আরো ভালো লাগছে তো আর আধা ডিব্বা দাও, পাঁচ টাকা দিয়ে চলে আসছে। এখন কইতেছে হুজুর আমাদেরকে জিজ্ঞেস করে যে সমস্যার সমাধানের কারণে নাতির জামাইরে পাঁচ টাকা দিছিল, ওই সমস্যা বাড়ছে না কমছে? মেরে মহতরাম দোস্তরা হুজুর, এরপরে হুজুর আমাদেরকে বলছিলেন পোড়া তবেলের গোষ্ঠী কপাল পড়ছে, কপাল পড়ছে, চুল বড় হয়ে গেছে, চুল কাটতে করছি, চুল চাইতে এসে খ্রিস্টানদের শরীরটা এক একটা সুন্নতের জন্য এত জ্বলন ছিল তাদের, যে চুল কাটার মতো নবীর সুন্নতার জন্য ওই সুন্নতের উপরে না উঠলে এই এলেমের নূর থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। মেরে মহতরাম দত্তর সুন্নতের পাবন্দ জীবনের মধ্যে না থাকলে আমাদের নূর থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়াতে আমাদের এলে তার আমাদের নূর থেকে যে বঞ্চিত হয়ে গেল, কেমতের ময়দানে তার কাছে কোনো নূর থাকবে না, সে অন্ধকারে নিপতিত হবে। কিছু মানুষ কেমতের ময়দানে নূরও পাবে, যাদের জিন্দগি যাদের ইমান আল্লাহর কাছে পছন্দ ছিল, যাদের আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছিল, তারা কেমতের ময়দানে নূর পাবে। এই নূর সেদিন গোপন থাকবে না, হাসরের ময়দানে গোপন থাকার জিনিসটা সবকিছুকে প্রকাশ করে দেওয়া জিনিস, সবকিছুকে প্রকাশ করে দেওয়া জিনিস। মেয়ের অন্তর থেকে বের হয়ে সামনে চলে আসবে এক অংশ, ডান দিকে থাকবে এক অংশ, এই দুই অংশের ছটাছটি শুরু হয়ে যাবে। এমন আকর্ষণ হবে ওই মনের ওই নূর ধরার জন্য আগাবে, আর নূর পিছিয়ে থাকবে। হঠাৎ করে একসময় খবর আসবে যাও এই জান্নাতে চলে যাও, মোমেনের খবর হবে না কৌশল জাহান্নাম কোথা দিয়ে পার হয়ে গেছে। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم এটি হলো তামিম, যাকে জাহান্নাম পার করে জান্নাতে দিয়ে দেওয়া হলো সেই হলো তামিম হয়ে গেল। আর যার জীবনে আল্লাহ হুকুমের বাস্তবায়ন নাই, নবীর তরিকার প্রতিফলন নাই, আল্লাহ তাআলাকে যেভাবে বিশ্বাস করে এইভাবে বিশ্বাস যে করে না, আল্লাহ তাআলাকে কিভাবে বিশ্বাস করতে হয়, ইমানের অবস্থানের মধ্যে সব পরিষ্কার আছে, কয়েকটা জিনিসের উপর ইমান এনে আল্লাহ তাআলার বিশ্বাসকে পূর্ণ করতে হবে। আল্লাহ জাতের উপর বিশ্বাস করতে হবে যে এক একক অবজিকেও যার কোন শরীর নাই, যিনি কারো মতো নন এবং কেউ তার মতো নয়, যিনি কোন সন্তানের জনক নন এবং যাকে কোন বাপ যাকে জন্ম দেয় নাই, আল্লাহকে বিশ্বাস করতে হবে। খ্রিস্টদের উপর বিশ্বাস থাকতে হবে, যদি কোনো মানুষের ফেরেশতাদের উপর বিশ্বাস থাকে যে ফেরেশতা একটা মাখলুক, আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলা দুনিয়ার নিজামকে চালানোর জন্য ফেরেশতা পয়দা করছেন এবং আমাদের সাথেও কয়েকজন বহু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে দিতেন, এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকত সে কি গোপনে কোনো গুণা করতে পারত? মা বাবার সামনে কেউ অপকর্ম করে, পুলিশের সামনে কেউ কারো পকেটে হাত দেয়, পুলিশের সামনে কেউ কাউকে গুলি করে অস্ত্র বের করে, মেরে মোহতরম ডক্টর বুজুর্গ, পুলিশকে তো ভয় করে, মা বাবাকে ভয় করে, এমপি সাহেবকে ভয় করে, এলাকার চেয়ারম্যানকে ভয় করে, চকিদেরকে পর্যন্ত ভয় করে, মেরে মোহতরম ডক্টর বুজুর্গ বলে যে ফেরেশতার উপর ইমান আছে, কিন্তু ফেরেশতাদের কোনো ভয়, ফেরেশতা দেখতে সে লজ্জা তার মধ্যে নাই, অথচ লজ্জা তাহলে ইমানের সবচেয়ে বড় একটা অংশ, ফেরেশতার সামনে গোনাহ করতেছে, মিথ্যা বলতেছে, জীবন করতেছে, সৌজন্য করতেছে, জুলুম করার পরিকল্পনা করতেছে, ফেরেশতা সব দেখতেছে। আল্লাহ তাআলা শুধু ওইটুকু যদি বলে দিতেন ইমানের জন্য শর্ত হল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এইটুক যদি বলে দিতেন তাই যথেষ্ট ছিল, কিন্তু মেরে মোস্তফা আদর্শের বুজুর্গ, তারপরে কিছু মানুষ এতে বুঝ আসবে না, আল্লাহ বলেন ওই দুই ফেরেশতা তারা সর্বক্ষণিক ভাবে জানতেছে তোমরা কি করছো, মুখে বলে ফেরেশতাদের উপর ইমান আনছি কিন্তু ফেরেশতাদের সামনে তাদের গোচরে সব গুণা করতেছি, এটা কি ইমানের আলামত হলো? মা বাবার সামনে কেউ যদি অবকর্ম করে সে কি দাবি করতে পারে আমি মা বাবাকে শ্রদ্ধা করি, মা বাবাকে ভয় করি? মেরে মোস্তফা দর্শক দুর্গ অর খুলি সমস্ত নবীগণদের উপর ইমান আনতে হবে, এইভাবে যে সমস্ত নবী সমস্ত রসুলগণ সত্য বরহক মাসুম, যাদের জীবনে সমস্ত গুণা মাফ, কোন নবীর জীবন থেকে কোন গুণা প্রকাশ পায়নি, এই অর্থে তাদেরকে তাদের বিনিময় আনতে হবে। হিসাবের দিনের পরিমাণ আনতে হবে, যে দিন সব গোপন প্রকাশ করে প্রকাশ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে একটা পাঠ শেষ হয়ে যাবে, হাসের ময়দানে মানুষ উঠবে, উঠার সাথে সাথে দেখবে ঝপঝপ করে প্রত্যেকের গলার মধ্যে মালা ঢলে পড়ছে, ওই যে সকলের পড়ালেখা জানবে, আরবিতে থাকবে, আরবিতে লেখা থাকবে, তার মধ্যে পড়বে, জীবনের সর্বপ্রথম যেদিন বালক হয়েছে ওই দিন থেকে শুরু করে এনে মৃত্যু পর্যন্ত কোন দিন কি করছে একেবারে দিন তারিখ দিয়ে লেখা, এটা দেখার সাথে সাথে সব মানুষের কান্না শুরু হয়ে যাবে। বেড়ে বহতরাম দস্তর বুজুর্গ বহুতের সময় থেকে শুধু কান্না আর কান্না। তাদের জন্য যারা নাকি বহুতেরা আপনি জীবনে বড় আনন্দে হাসি খুঁজছে, আনন্দে জীবন যাপন করছে, তাদের কান্না ছাড়ার জন্য পায় এগুলো সবই ইমানের কথা, এগুলো বিশ্বাস না থাকার কারণে আজকে আমাদের জন্য গুনাহ করা সহজ হয়ে গেছে, আল্লাহর হুকুম মানা সহজ হয়ে গেছে, নবীর তরিকার খেলাফ খেলাফ করা সহজ হয়ে গেছে, জীবন শিকায় সহজ হয়ে গেছে, গড়াই অহংকারী সহজ হয়ে গেছে। হ্যাঁ, এর এক একটি এত বড় বড় গুণা, যেই গুণে একবার করার পরে যদি তওবা না করে আর যদি তওবা কবুল না হয় তাইলে তার যদি আর অল্প সময় বাকি থাকে হায়াতের ওর চেয়ে বড় একটা গুণা করবে তারপরে মরবে। এটি কি এমন যে গুণা করলাম আর বললাম যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা হয়ে গেল? আরে তওবা তো ওইটা যেটা আল্লাহর কাছে কবুল হবে, যেটা আল্লাহর কাছে কি হয় কবুল হয়, শাহাদত ওইটা যেটা আল্লাহর কাছে কবুল হয়। হাসর ময়দানে বহু শহীদের শাহাদত কবুল হবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এলেম ওইটা যে এলেম আল্লাহর কাছে কবুল হয়, যদি কবুল না হয় হাসর ময়দানে বহু এলেম আলো জাহান্নামে যাবে। দান সদকা ওইটা ওইটাকে বলে যেটা আল্লাহর কাছে কবুল হয়, যদি কবুল না হয় লক্ষ কোটি টাকা দান সদকা করে কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। এগুলো সব ইমানের কথা, এগুলোকে বিশ্বাস করতে হবে, এগুলোকে মানতে হবে। এগুলোর তো বিশ্বাস না থাকার কারণে গুনাহের দরজা খুলে গেছে। আর গুনাহের নিয়ম হল একটা গুনাহ যে করে মেরে মহতরাম দস্তর বুজুর্গ যত বড় গুনাহটা করলো ওর যদি সে তওবা না করে তার তওবা যদি কবুল না হয় যত বড় গুনাহটা করছিল ওর যে বড় একটা গুনাহ করার আগে তার মৌত হবে না। এই জন্য হাদিসের মধ্যে আছে নেকি নেকির গুণ গুনাহ গুনাহ গুনাহের গুণ, গুনাহ গুনাহকে টেনে নিয়ে আসছে নেকি নেকিকে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, অনুরূপ হবে নেকিও, কেউ যদি কোনো নেক আমল করে তার নেকি কবুল হয়, ওই আমলটা কবুল হয়, ওর চেয়ে বড় একটা নেকি করার আগে আল্লাহ তাআলা তাকে মৌত দেবেন না। তো মেরে বক্তার অর্থাৎ সমস্ত মানুষের গলার মধ্যে মালা আমলের মালা ঝুলে পড়বে, স্পষ্ট খোলা, কোন ভাগের মধ্যে নাই, কোন খামের মধ্যে নাই, খোলা। আল্লাহ তাআলা হাসিবা, তুমি তোমার হিসাবের খাতা পড়ো, নিজে পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। কি লেখা থাকবে সেটা সব মানুষের স্বীকার করবে যে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনোটাই বাদ পড়ে নেই, গোপনে প্রকাশ্যের কোনোটাই বাদ পড়ে নেই। কেমনে বাদ পড়বে? আল্লাহ তাআলা যে বলেন আলম তারা আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দেখো না যে আল্লাহ তাআলা আসমানের জমিনে যা কিছু আছে সব জানে, সব জানে, কোন গোপন আল্লাহর কাছে গোপন না, কোন পর্দার আল্লাহ তাআলার এলেমকে আল্লাহ তাআলার দেখাকে কোন পর্দায় আর করে রাখতে পারে না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا তিনজনে গোপনে কথা বলতেছে, ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা বলেন যে ইল্লাহু ওয়া রাদিয়াহুম, চতুর্থ জন আল্লাহ এখানে আছে। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজনে ষড়যন্ত্র করতেছে, আল্লাহ তাআলা বলেন সপ্তম জন আল্লাহ তাআলা। কম সংখ্যা হোক অথবা বেশি হোক, তিনের চেয়ে কম হোক পাঁচের চেয়ে বেশি হোক, ওলা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, এই সংখ্যার চেয়ে কম হোক আর বেশি হোক, আর যেখানে বেশি করো না কোনো, এই না মা কানো যেখানে করো না কেন, ওহু মাহুম, আল্লাহ তোমাদের সাথে আছে, আল্লাহ শুনতেছে। ثُمَّ يُنَبِّئُهُمْ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا بِمَا عَمِلُوا يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের পর একটা খবর দিয়ে দিবে, এই তো যাচ্ছে। আল্লাহ তাআলা সব কিছু জানে। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, কিয়ামতের ময়দানে সকলেই স্বীকার করবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় গোপনের প্রকাশ্যে কোনো কিছুই বাদ পড়ে সব এখানে উপস্থিত। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, ওই দিনের এই হায়াত কাজে আসবে না, কারণ হায়াত শেষের সময় শেষ হয়ে গেছে। যেদিন মারা গেল ওই দিন তার আমলের সুযোগ শেষ হয়ে গেল। কিয়ামতের ময়দানের কান্নাকাটিতে কারো ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, ওই দিন আমলের বিনিময় আমল অনুযায়ী ফয়সালা হবে। কি অনুযায়ী ফয়সালা হবে ভাই? আমল অনুযায়ী ফয়সালা হবে। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, আমল মানে হলো মানুষের কর্ম, গোপনে করুক আর প্রকাশ্যে করুক, ভালো করুক আর মন্দ করুক, সবটাকে আরবিতে আমল বলে। যদি ভালো করে থাকে তাহলে ভালো, মন্দ করে থাকলে মন্দ। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, সেদিন আমার বিপদের সময় আমাকে কেউ সাহায্য করতে আসবে না। নবী বলে দিয়েছেন ফাতেমা জান, আমি তোমার সাহায্যের জন্য আগে আসবো না, তোমার অংশে জাহান্নামের আগুনকে তুমি মিলাও, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। আল্লাহ বলেন যে এগুলো ইমানের কথা, এর উপর ইমান থাকতে হবে। ইমান যদি না থাকে তাইলে কেউ কোনো বেদাতি বেসামার পিছনে ঘুরতে থাকবে, এলেম কালাম নাই তার পিছনে ঘুরতে থাকবে, আর আশা করবে সে আমাকে পার করে নিয়ে যাবে। এই আয়াতের উপর ইমান না থাকার কারণে অনেকেই বলে যে কথা বলছেন ছয় নম্বর যুদ্ধ হওয়া উচিত। আরে ছয় নম্বরটা কি তা তো বুঝতে হবে, ছয় নম্বরে একশো নম্বর হলে ইমান। কোরআনের মধ্যে নামাজে তো ইমানের কথা বেশি বলা হয়েছে সরাসরি ভাবে, এছাড়া ইঙ্গিতে ইমানের তো বর্ণনা। কেউ যদি এটাকে বিশ্বাস না করে যে হাসরে ময়দানে আমাকে কেউ আমার সাহায্যকারী কেউ হবে না, এই কথাকে যে বিশ্বাস না করল, সে তো কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল, সে তো কোরআনের আয়াতকে অস্বীকার করে দিল। তাই যদি ইমানের সত্তার মধ্যে আসে অরুসুলহীন পরে যে আসে অমালায়িকাতিহি আমানতু বিল্লাহি অমালায়িকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবের উপর ইমান আনলাম, সে তার ইমানটা কোথায় থাকল? কেউ যদি গোপনে গোপনে বসে সালা পরামর্শ করে তার ইমানটা কোথায় থাকল? তার ইমানটা কোথায় থাকল? ওলামাদের কাছে তো আমরা দেখতে চাই না, এই জন্যেই যে আমার বর্তমান অবস্থা যদি ওলামাদের কাছে বলি তাহলে তো বলতে হবে, তাহলে তো তারা বলবে যে আপনার তওবা করে কালমা পড়ে নতুন করে মুসলমান হন, নতুন করে মুসলমান হন। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, এগুলো ইমানের কথা, বিশ্বাস করতে হবে, যে আমার উপকারে কেউ আগে আসবে না। সমস্ত মানুষ তার ভাইয়ের থেকে পালাবে, পরিচয় দেবে না। অমুমিহি ও আবি, সমস্ত মানুষ তার মা বাবার থেকে পালাবে। ও সাহেবাতিহি ইয়াবানি, সমস্ত মানুষ তার বন্ধু বান্ধব থেকে পালাবে আর ভাই ভাই বোন থেকে পালাবে। ভাই বোন থেকে পালাবে, কারণ কি? লিকুল্লিন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইয়ুগনি, এমন ভয়াবহ পরিবেশ আর পরিস্থিতি, সে ভয়াবহ পরিবেশ আর পরিস্থিতির কারণে প্রত্যেকে তার অপর থেকে ভোলাই দেবে, অপরকে ভোলাই দেবে, কেউ কারো কথা মনে থাকবে না, অপরকে ভুলে যাবে এই ভয়াবহ পরিস্থিতির কারণে। হ্যাঁ, ওইখানে হচ্ছে মানুষ এমন হবে, ওই যে কিছু চেহারা এমন থাকবে বড় হাস্যর জল, একেবারে মনে হচ্ছে চাঁদ চম চাঁদের আলো পড়ছে, শিরশির করে হাসতে থাকবে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এরাই হল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা, অর্থাৎ যারা তাদের জীবনকে হারাম থেকে ফিরে রাখছে এবং জীবনকে নবীর সুন্নতের উপরে ডালছে এবং নবীর কামকে জিন্দেগির মাকসাদ উদ্দেশ্য বানায় করছে। নবীর কাম কি ছিল? নবীর কাম ছিল দাওয়াতের ময়দানে সাহাবাদেরকে চালানো। যে মালিক আল্লাহ তাআলা, খালেক আল্লাহ তাআলা, রাজ্জাক আল্লাহ তাআলা, বানাইছেন আল্লাহ তাআলা, খাওয়াইতেছেন আল্লাহ তাআলা, দুনিয়া খরচ চাই, এখানে আখেরাতের প্রস্তুতির জন্য আসা, আর আখেরাতের প্রস্তুতি নিতে হলে মাথা আল্লাহর সামনে নত করতে হবে, মাবুদ হিসেবে আল্লাহকে স্বীকার করতে হবে। দাওয়াতের বুনিয়াদ হল আখেরাতের কথা বলে মানুষদেরকে তৈরি করা, এটা বহু গলত বুনিয়াদ। একজনে কানতেছে কি হয়েছে, ভাই আমার একটা মেয়ে অসুস্থ, ডাক্তাররা এখন বলছে যে আমাদের কাছে আর কোনো চিকিৎসা নাই, বাড়িতে নিয়ে যান, ঠিক আছে আপনি আল্লাহ রাস্তাতে চলে যান, ওইখানে যাই দোয়া করে। গলত বুনিয়াদ, গলত বুনিয়াদ। আল্লাহ রাস্তাতে সুস্থতার জন্য যাওয়া না, আল্লাহ রাস্তাতে যাওয়া হল দাওয়াতের ময়দানে নিজের জান মাল খরচ করে নিজের ইমানটাকে বাড়ানোর চেষ্টা, আর আরেকজনকে আরেকজনও যাতে তার ইমানকে বানানোর বাড়ানোর জন্য তৈরি হয় এটার জন্য তাকে দাওয়াত দেওয়া। ছেলের চাকরি হওয়ার জন্য তিন চিনলা না, মেয়েটার বিয়ে হওয়ার জন্য তিন চিনলা না, জামাইনের ঝগড়া শেষ হয়ে যাইতে জন্য তিন চিনলা না। আরে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যদি চার মাস আল্লাহ রাস্তাতে থেকে আল্লাহ তাআলার মাহবুবের চেহারা হয়ে যাওয়া যায়, তাহলে তো সে যা বলবে আল্লাহ তাআলা তাই করে দিবে। তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কাজের বাইর করতেছিলাম, মানুষের সে বাইর করতেছিলেন, নবীজি বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন লোকও থাকবে যারা যদি আল্লাহকে কসম দিয়ে কোনো কথা বলে আল্লাহ তাআলা সেটা পুরো করে দেবে। আল্লাহকে কসম দিয়ে সে বলতে পারে কার সাহস আছে যে আল্লাহ তাআলার বলি হয়ে যায়। নবী দাওয়াতের ময়দানে মুজাহাদার সবারির সাথে চালায় চালায় সাহাবাদের অন্তর থেকে দুনিয়াকে এক সবাগের এক দল সেই করে দিচ্ছিলেন। এমন না যে কিছুদিন পর্যন্ত দুনিয়া সাওয়াত থেকে বিরত রয়েছেন, আসলে মনে মনে আশাও ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আব্দুর রহমান বিন আউফ আর উসমান ওনাদেরকে খবর দিলেন, ঘরে ঢুকে দেখেন উনি পাগলের মতো অঝরে কাঁদতেছেন। আমিরুল মুমিনীন কি হয়েছে আপনি তো কাঁদতেছেন, আমরা কিছু জানলাম না, কিছু শুনলাম না, কি কারণে আপনি কাঁদতেছেন? এছাড়া করলেন কয়েকটা শরীরের দিকে, যার মধ্যে বিভিন্ন রকমের অলঙ্কারাদি গহনা স্বর্ণ রৌপ্য হিরোতে ভরা ছিল। এই দুনিয়ার সামান আসছে, ভয় আসছে সামনে, ভয় কাঁপতেছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর ইমান ছিল, তাদের পরিপূর্ণ ইমান যে তোমরা না খেয়ে থাকবা, অভাবে যদি থাকবা, এটা নিয়ে আমি তোমাদের ব্যাপারে কোনো ভয় করি না। ভয় করি হলো দুনিয়ার সম্পদের ঢাকনা খুলে যাবে, আর সম্পদ পাওয়ার জন্য, জমা করার জন্য, কক্ষিগত করার জন্য পাল্লা পাল্লি শুরু করবে, তারপরে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এটার জন্য আমি ভয় করছি। মেরে মহতরাম বুজুর্গ, ওনাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত যেটা কমছিল সেটা হলো কমে নাই, ওটা জল মোটা শেষ হয়ে গেছে, কি হয়ে গেছে, জল মোটা শেষ হয়ে গেছে, একেবারে তিন হাত জমিরে যে কলমি গাছের মোটাটা থাকে ওটা উঠে ফেলছে। উপরতে কাটলে তো আবার হয়, উপরতে কাটলে আবার হয় না, তারপরে কোথাও যে খুশি খুশি যখন ভালকুন মাসের মোটাটা বের করে, নতুন বৃষ্টি হলে গাছ চালায় তখন বুঝে বের দিতে মোটা আসে, তখন ওইটা কুবাই উঠে, তারপরে হয় নাকি? মেরে বস্তরাম বুজুর্গ, সাহাবাদের অন্তর থেকে এইভাবে দুনিয়ার জন্ম থাকে, নবীজির মেহনতের মাধ্যমে, নবীজির সহমতের মাধ্যমে, এলেমের নূরের মাধ্যমে এই দুনিয়ার জন্ম উঠা উঠে গেছে, দুনিয়ার মহব্বতের জন্ম উঠা উঠে গেছে। তারপরে যে তার আমরা ওনাদের ইমান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইমান হয়েছে, পছন্দনীয় ইমান হয়েছে। আমরা তো সেই ইমানের অভিনয় করি, ইমানদার হিসেবে আল্লাহর কাছে আবদার করি, এটা ইমানদার ইমান না, এটা হলো ইমানের অভিনয়। ইমানদাররা এই কাম করতো, এই জন্য আমি এটা করলাম, এটা ইমানের অভিনয়। আমি যখন খালের জন্য দেখেছি, দ্বিতীয় তফসির ছিল পাকিস্তানি এক জামাতের সাথে, ওই জামাতে একজন মানুষ ছিলেন মোহাম্মদ আলী খান পাঠান, প্রশ্ন ছাড়া কিছুই যাচ্ছে না, সারাদিন খালি যাচ্ছ, আর সেই দিশা আল তাদের সাত মাস সফরের সামাজ এটা মাথায় করে নিত, এক মসজিদ থেকে আর এক মসজিদে যাইতে, অন্যান্য সাথীরাও রিক্সায় যাইতে চাইত না, কিন্তু এলাকার সাথীরা জোর করে উঠাই দিত। কিন্তু ওই মোহাম্মদ আলী খান যেমন তো যেতে আমাদের পায়দার জামাত রিক্সায় যাব না, তিন মাইল চার মাইল ওই সামান নিয়ে হাইতে দিত। উনি মাঝে মাঝে বয়ান করতেন, বয়ান করে দোয়া করতেন, সত্যেন আর কানতেন, ইলাহি ই হামারা নকল রা আসল বন্দে বদল কো, যে আমরা দেখো কিছু ইচ্ছাগুলো অভিনয় আসল না, আমাদের নক নক অনুকরণ থাকে, তুমি আসল দিয়ে বদলাই দাও। আমাদের কি মনে পড়ে কখনো যে আমি আসল তো এখনো করতে পারি না, নকলটা করতেছি, এটা কি মনে পড়ে কোনোদিন? মনে পড়ে না, কারণ হলো ভিতরের মধ্যে এখনো বড়াই রয়ে গেছে। বড়াই এমন একটা জিনিস, বড়াই সমস্ত ভালাইকে আগুন, বড়াইয়ের আগুনের সমস্ত ভালাই জ্বলে যায়, নিজেকে কিছু মনে করা, বড়াইয়ের আগুনের সমস্ত ভালাই জ্বলে যায়, ইবলিসের বড়াইয়ের আগুনে ছয় লক্ষ বছরের ভালাই, ইবাদতের ভালাই জ্বলে গেল, খালি বলল যে আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, বড়াইয়ের আগুন এত খারাপ আগুন, যে আগুনে কিন্তু জীবনের সমস্ত ভালাইকে জ্বালাই দেয়। তার মুখের কথাটা মারায়, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি দেশে কি করো, কিভাবে এই সফরে আসলাম? এটা হলো ছিয়াশি সাতাশি সালের ঘটনা, ফেব্রুয়ারি মাসে আমরা ঢাকা থেকে দিনাজপুর ফুলবাড়িয়ে সফর করছি, এক চিল্লা বলছে ফেব্রুয়ারি বল মার্চের শেষের দিকে গেছি, ফেব্রুয়ারি তো প্রথম চিল্লা। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি আমাকে শোনাইলেন যে দশ বছর আগে সে হজ সহ সাত মাসের সফরের জন্য নাম লেখে, যখন সে আসছে তার সে দশ বছর আগে তার দাদার গাড়ি চালায়, দৈনিক কিছু কিছু তোর পয়সা জমা করছে, বত্রিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা জমা হচ্ছে, পঁচিশ হাজার টাকা লাগতো তখন হজ সহ সাত মাসের সফর, এরপরে কিছু টাকা বাড়িতে দিয়ে আসছে, পঁচিশ হাজার টাকা রাইডেন্টে জমা দিচ্ছে সফরে আসছে, একটা জামা নূতন বানাই আনছে আসার সময় এটা গায়ে দিত না, শুক্রবার দিন গায়ে দিত, গরমে অনেক মসজিদে ঘেরে যেত, নামাজ পড়ে জামাটা কিছু ধুইত, ধুয়ে শুকে আবার ভাগ করে রাখত, পুরানা রাস্তা জামা পায়জামা ছিল ওটা গায়ে দিত, সিলাই করতে করতে এখন সিলাই সহ কাপড় খুঁজতে পড়ে যায়। আসার সময় রাজেন মার্কাজে একজন সাথে দেখা হয়েছে, সে বাংলাদেশ সফর করে গেছে, সে বলছে তুমি যাইতেছ ওই দেশে খুব মশা, মশারি কিনতে হবে, যে আমি তো ওই মশারি কেনার পয়সা তো আমার কাছে নাই, আমি তো কি খরচ হবে হইতে পারে একটু হিসেব করে আসছি, তাহলে ঠিক আছে আমার কাছে একটা মশারি আছে আমি একটা কিনছিলাম ওইগুলির সাথ থেকে, তখন পাওয়া যেত 30-35 টাকায় মশারি, সুতি কাপড়ের মশারি, তা আবার ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে এমনিতে গেলে লম্বা থাকে 4 হাত, 3.5-4 হাত লম্বা থাকে নিচা, এখন হয়েছে 2.5 হাত, আর পাঠান হলো একেবারে প্রায় 7 ফুট লম্বা, মানে 2.5 হাত মশারি তৈরি হবে, মাথার কাছে তো নাই কিন্তু শরীর পর্যন্ত পাও কাপড় দিয়ে ঢেকে রাখছে, এই তার মশারি। মেরে মহতরাম দোস্ত বুঝল তো, তার মুখে মানা 10টা বছর পর্যন্ত গাধার গাড়ি চালাই চালাই, তারপরে সে দোয়া করছে কানছে যে আল্লাহ হস্ত বিদেশ সফর করাও, ওই বছর সাত চারটে থেকে ঢুকে দেওয়া শেষ হয়ে গেছে, ওই বছর 3 বছর ছিল, এরপরে তো গাধার দেশে থেকে তাকে ঢুকে নিতে হয়। মেরে বস্তবান দোস্তের বুজুর্গ, আর আমাদের পায়ে ধরলে আমরা রাজি হই না যে আমরা একটু বিদেশে সফর করবো, আর নিয়োগ করতে কি সমস্যা, নিয়োগ করে কেউ যদি সাধ্য মতো 10-20-50 টাকা দিন দৈনিক জমা করতে থাকে, হয়তো আল্লাহ তাআলা এই সফর আমাকে করাবেন, নয়তো আল্লাহ তাআলা ওই সফরের নেকি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবেন। আমরা তো নিয়োগই করি না, নিয়োগ করি না কেন, নিয়োগ করি না এই জন্যে যে আমার কাছে নাই, আমার কাছে নাই মানে সম্পদ কামাই করার মালিক আমি, কামাই করি নাই আমার কাছে নাই এই জন্য আমি যাইতে পারি না, বিশ্বাস নাই যে সম্পদ আল্লাহ তাআলার ভান্ডারে, কোথায় সম্পদ আল্লাহর ভান্ডারে, এগুলো ইমানই কথা, ইমানের অংশ, ইমানের দুর্বলতার কারণে, কোরআনের উপরে ইমানের অপূর্ণতার কারণে, নবীর দৃষ্টিরতার উপরে ইমানের অপূর্ণতার কারণে আজকে আমাদের এই দুর্দশা, আমরা যে এই মজমা সারা দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, যদি এইভাবে মজমা রেখে রেখে থাকত ভালো মন্দ সব আল্লাহ তাআলা করে, আল্লাহ থেকে হয়, আল্লাহ ছাড়া আল্লাহর গায়ের কিছুই করতে পারে না, গায়ের যত আছে গায়ের ছাড়া আল্লাহ তাআলা সব কিছু করতে পারে, শ্রেষ্ঠ আল্লাহ তাআলার গায়ে আসমান আল্লাহ তাআলার গায়ে, আল্লাহ ব্যতীত অন্য যিনি, জমিন আল্লাহ তাআলার গায়ে, সম্পদ আল্লাহ তাআলার গায়ে, হুকুমত আল্লাহ তাআলার গায়ে, চলবে না, সবগুলোর গুটায় ভাঙছে, সবগুলোর কি করছে গুটায় ভাঙছে, সেগুলো আপনার আবার কোনো জায়গায় ভাঙতে শুরু করেন না, কারণ ওই জমানায় মূর্তি পূজা যারা ছিল তারা ছিল পুরো কঠোর কর্তন, বর্তমানে যারা আছে তারা আবার এত কঠোর না, তাদেরকে বললে আবার শোনে, তোমাদের শোনে না, এবারে গোপালগঞ্জ ইজতেমা হইল 1 বছর আগে 15টা হয়েছিল, ঘটনা সফরে তারিখটা পড়ে গেছে একেবারে বড় পুজোর সময়, এটা নিয়ে তো অনেক পরেশানি ছিল, প্রশাসন দিবে দিবে না, ব্যাস করে দিয়ে দিছে তারা, ওই পাঁচদিনের মধ্যে গোপালগঞ্জ শহরে কেউ ঢাকজনের আওয়াজ শুনে নেয়, আমি কথা বলতে পারবো না যে কোনো মুসলমান যে তাদেরকে হুমকি দিচ্ছে, এ কথা কেউ বলতে পারবো না, কারণ বাতিল কাকে বলে, বাতিল হক না থাকে তোর নামই হলো বাতিল, অন্ধকার কাকে বলে, আলো না থাকে তোর নামই অন্ধকার, অন্ধকার যদি এমন কিছু জিনিস হইতো কোনো দৈর্ঘ্যগ্রস্ত দেখার করে সমৃদ্ধ কোনো জিনিস হইতো তাহলে কিন্তু অন্ধকার আইনে দেখাই দেন, আলো নাই তাই অন্ধকার, হক নাই তাই বাতিল, সহি বুঝ নাই তাই ভুল পথে রয়েছে, সেটা ভুল পথে রয়েছে। বা এমনও হইতে পারে ইব্রাহিম সালামের শরীয়তে সেটা জায়েজ ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছে ওই শরীয়তে এটা জায়েজ ছিল। কোন বিধর্মীর উপাসনা আর্চনার জায়গাকে ভাঙচুর করা জায়েজ না। যদি তারা মুসলমানের কোন ক্ষতির ষড়যন্ত্র না করে, তাদের মতো করে তারা করে, তাহলে তারা করতে পারে, ভাঙচুর করা যায়। হয়তো বৈশ্বরীয়তে জায়েজ ছিল, তো উনি ভাঙছেন, নিয়োগ করছেন কুকুর সিঁড়িকে এখানে চলবে না, ওই অনুযায়ী কাম করছেন, নিয়োগটা ভালো করছেন, কামটা ভালো করছেন, আমলটা ভালো হয়েছে, শরীরটা ভালো আমলে ব্যবহার হয়েছে, হাতটা ভালো আমলে ব্যবহার হয়েছে, পাওটা ভালো আমলে ব্যবহার হয়েছে, চোখটা ভালো আমলে ব্যবহার হয়েছে, ওই পর্যন্ত দেখাই দিয়ে গেছে। মেনে মোস্তরা দোস্তর বুজুর্গ, আমাদের সকলেরই দায়িত্ব হইল আমাদের হাত পা চোখ নাক কান এগুলোকে ভালো আমলে ব্যবহার করা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুহু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান চোখ অন্তকরণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে জিজ্ঞাসা করা হবে, কোন কামে খরচ করছো, যেমনিভাবে পুরো সময় সম্বন্ধে জিজ্ঞেস করবে, আন অমৃহি সীমা আপনা হল, পুরো জীবন কোথায় খরচ করছ, আন স্বাভাবিহী সীমা আবলা হল, জীবন কাল কোথায় খরচ করছ, এলেন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। আর করতেছিলাম, জানি না এটা চলবে না, জানি না এটা চলবে না, এটা এত বড় গুণা যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণার চেয়েও বড় গুণা। যেমন কুফুরি ইমান না আনা এত বড় গুণা যে মুসলমানদের তো গুণার অংশ থাকবে না, হাজারো গুণা করছে মুসলমান, কিন্তু কাফের মুশরিকের গুণে একটা ইমান আনে নাই। হাজার গুণাকার লক্ষ কোটি গুণা কান্নওয়ালা মুসলমান একদিন একদিন জাহান্নামে যাবে, কিন্তু এক গুণাকারী অমুসলমান কাফের মুশরিক একটা মাত্র গুণা করছে আল্লাহ তাআলাকে মানে নাই, এই একটা গুণার কারণে অনন্তকাল জাহান্নামে চলবে, কোনদিন বের হতে পারবে না। জানি না এটা বহুত বড় গুণা, কারণ এই ফরজ যার আদায় হয় নাই, এলেনের ফরজ এলেন শিখা ফরজ, এই ফরজ যার আদায় হয় নাই তার হাজারো ফরজ নষ্ট হবে। নামাজ সে ঠিক মতো করতে পারবে না, রোজা সে ঠিক মতো রাখতে পারবে না, হজ সে ঠিক মতো করতে পারবে না, সব করবে উল্টো দিকে। আমরা গ্রহণ দিয়েছিলাম, আমাদের সাথে এই একটি ক্ষেত্রে এক ভাই ছিলেন, উনি ওনার ফ্যামিলি নিয়ে যাবে, কিন্তু ওনাদের ইচ্ছেটা হয় নাই, ওনার এক চাষা বড় সাদা সিদা গরিব মানুষ, কিন্তু চাষা ছোট সময় এই বাসীদের খুব আদর করত, তো ওনার বাপ মারা গেছে, তো আল্লাহ তাআলা তাকে সম্পদ দিচ্ছে, তো মনে করছে চাষা ছোট সময় এত আদর করছে, আর বাপের চিহ্ন যারা দেখলে বাবার কথা মনে পড়ে, বাপ না থাকলে চাষাকে জমি জোর করতে হয়। সেগুলো আমি হাজত মালানা জাকারি রহমতুল্লাহ লেখ ওনার আত্মজীবনের মধ্যে সাথে সাথে বার লিখছেন, আমার বাপের ছবি হাজর জিজ্ঞেস রহমতুল্লাহ দাদা লিখছেন যে আমার বাপের ছবি। তো চাষাবে আছে দিয়ে যাবে, তো ওরা দেন ফ্লাইট এক দুদিন পরে হলো বা বেশ দিতে পারলেন না এরকম কিছু আর কি কোনো কারণে। আমরা যারা পরিচিত ছিলাম তাদেরকে বললো যে আপনারা যদি আমার চাষাকে নিয়ে যেতেন, পুরো মানুষ না বাস না বাসলে তো আজ আমি তো হাসতে করতে পারবে না, তা হাসতে আমি তো দেখেছি ছিলাম, কিন্তু আমার সমস্যা হয়ে গেছে, আমরা সাথে করে নিয়ে গেলাম। একবার চার পাঁচ জনে ঘেরতে রাখতে বলছে, ঘেরতে রেখে টপ টপ করেছে, তো তাই করতে গেছে কতক্ষণ করে ওরা একবার সাদের মধ্যে সাইড করতে, যেহেতু বুড়ো মানুষকে হারাই যেতে পারে, আমরা সবাই কষ্ট করার জন্য আজ হচ্ছে একবার সাদের মধ্যে করবো কতক্ষণ করে দেখবে নাই নাই নাই নাই টপ শেষ করে বসে থাকার নাই। তারপরে সাইড করতে সাইড করতে গেলাম দুই ভাগে, একবার বসে থাকো এখানে আর একবার সাইড করে আসি, প্রথম ভাগ সাইড করে আসলো জিজ্ঞেস করলাম বলে নাই, দ্বিতীয় ভাগ সাইড করতে গেল কতক্ষণ করে দেখি যে কি করছে, সব মানুষ তো বাইতুল্লাহকে বাম দিকে রেখে ঘুরতেছে, ওই বাইতুল্লাহকে ডাইন দিকে রেখে মার মার করে ওই যে সাগরের ঢেউয়ের মধ্যে যেমন নাকি সাম্পান গুনার ফলে ওরকম দেহ ভেঙে চলে আসতেছে উল্টা, আমি দৌড়ে দেয় ধরছি। আরে কোথায় আছে, কোন কোথায় আছে? না তো ঘুরতেছি, তো ঘুরতেছি, কথা বললো না ঘুরতেছি। আপনার কথা বলতে হবে তো, হয়ে গেছে রেখে দেবে, আপনি তো এই দিকেও করতেছেন কেন? তো মানুষের কথা তাই করবো নাকি? মানুষের প্রসাদ আসছেন এলেন, যদি না থাকে টাকা পয়সা খরচ করে সে হত্যা করতে পারবে না। প্রথম শর্ত, প্রথম শর্ত, হ্যাঁ সাজা এলেন কথা তো সবাইকে বলার জন্য বলে দিচ্ছেন, কিন্তু মাথা এলে তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে রাখছেন, কেন এটা ভুল বলে ফেললে বসে। খুব কম সাহাবী মাস্টার জিজ্ঞেস করলে বলতেন, বলতেন যে ওনার কাছে যাও, হয়তো তোমার রাজি আল্লাহ তালার জমানাতে একজনকে ঠিক করতেন যে ওনার কাছে জিজ্ঞেস করো মাস্টার। এটা বড় কঠিন ব্যাপার, এটা কি, এটা বড় কঠিন ব্যাপার, যে ভুল বলবে তার তো শাস্তি আছেই। আচ্ছা তার না হয় শাস্তি হইল, একজনের যে শুনে যে আরো আরো দশজনকে বলবে, ওই দশজনকে আরো একশো জনকে বলবে, তখন সব সকল একজনকে কি ভুলের উপরে চলবে না? এই জন্য একটা সবার হাতে দেয় জন্য বলে গেছে যে ওগুলো আমাদেরকে শুধিয়ে গেলাম, ওরা আমার ওয়ারি মেরে মোস্তরাম ডক্টর বুজুর্গ যেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের ময়দানে চালায় আল্লাহ থেকে গায়ের থেকে হয় না, আল্লাহর সাথে সব কিছু আছে, দুনিয়াতে দুনিয়ার মধ্যে কিছুই নাই, দুনিয়াতে কিছুই নাই, দুনিয়ার কাছে কিছুই নাই, আল্লাহ তাআলার কাছে সবই আছে। এই কথা বলে বলে ইমান তাকে নিঘাত করতে চেয়েছিল এবং নিঘাত হয়েছে, নিঘাত হয়েছে। বিভিন্ন মজলিসে তালিমের হাল কাছে বসে মাসলা মাসায় আলোচনা করছে, সামান্য সমস্যা দেখলে নামাজের মধ্যে ঘুরে দাঁড়াইছেন, ঘুরে দাঁড়াইছেন, নামাজ শেষ করে ঘুরে দাঁড়াইছেন। কিছু মানুষ নবীজির পিছনে নামাজ পড়তেছিল, তারা এত জোরে জোরে নবীটা পড়ে সাথে সাথে তাই পড়তেছে। নবীজি সালাম দিয়ে বললেন, মালি ওয়ালি উনাস ইয়াউমিল কোরআন, হয়ে গেল তোমাদের কোরআনের সাথে ঝগড়া করো, অর্থাৎ তোমাদের পড়ার কারণে আমি পড়তে পারতেছি না। মাথায় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব রাখছেন, একটা মাত্র যখনই কোন হুকুম নাজিল হয়েছে ওই হুকুমের মাসলা মাসাইল করে না জানার কারণে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, একজন পরে একটা এসে সালাম দিচ্ছে, আবার কয়েকজনে জবাব দিচ্ছে, কয়েকজনে জবাব দিচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, নামাজিকে সালাম দেওয়া যাবে না, সালাম দিলে জবাবও দেওয়া যাবে না। মাসাইলের আলোচনা যদি নাই থাকতো তা আজকে কেন এই কথাটা বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে গেছেন, সমস্ত আমল প্রথমে নিজে করতেন, তা আবার পিছনে অপেক্ষা করতেন, আমলটা শেষ করে হাতে কলমে শিক্ষা দিতেন। ওই মজমাজিকে ফিরে তাকিয়ে বলতেন যে খুজু আননি মানাসিকাকুম, খুজু আননি মানাসিকাকুম, খুজু আননি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের মশলা শিখে নাও, আমার কাছ থেকে হজের মশলা শিখে নাও। মেরে মস্তরা বুজুর্গ, নদী দাওয়াতের ময়দানেও চালাইছেন, নদী এলেমের ময়দানেও চালাইছেন, কিন্তু এটা সবার হাতে দেন নাই, এটা কি করেন নাই, সবার হাতে দেন নাই। একজন এক মশলা দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিণতি শুনে কাঁদলেন, এক জামাত খবরে চলতেছিল, একজনের দোষ খরচ হয়েছে, সে ছিল বড় চোখটি মাথার মধ্যে আঘাত ছিল, ক্ষত ছিল, জাহাজে যে ক্ষত হয়েছে, একজনকে জিজ্ঞাসা করছে যে ভাই আমার উপর আমার তো গোসল খরচ হয়েছে, এখন আমি এই ভাবে গোসল করবো কেমনে? একজন তো শুনে গোসল ছাড়া তোমার নামাজই হবে না। তো গোসল করছে, ক্ষত জায়গার মধ্যে পানি দিকে পচে গেল, লোককে মারা গেছে, পানি মারা গেছে, নবী ছিল আফসোস করছে। মাথায় লোকটা সবার কাছে দেওয়া যাবে না, এজন্য মেরে মহতার দোস্তার বুজুর্গ মাসাইল জন্য নবী নিজের হাতে রাখছেন। তবে হ্যাঁ, হযরত আবু বকর এবং হযরত উমর এই দুজনের উপর একটা বিশেষ আস্থা ছিল, বলতেন যে তোমরা দুজনে যদি কোনো ব্যাপারে একমত হয়ে যাও তাহলে ওটা আমার রাগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এলেমের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশংসা করতেন, যে তার কাছে এলেম আছে। যার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জামানাতে মাথান সম্পর্কীয় কোনো জিনিস আসলে শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলেমে দুআই করে গেছেন। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় আলেমদের মধ্যে উনি ছিলেন, বিশেষ করে তফসির এলেমে ওনার সমকক্ষ কেউ নাই। তো মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এলেম সম্বন্ধে জিজ্ঞেস করবেন, যদি বলি খালি জানি না তাহলে কিন্তু বিপদ। কারণ না জানার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠায় নাই, বালে হওয়ার পরে যে সাত দিন আমি হায়াত পেয়ে থাকি এই সাত দিন বাঁচার জন্য যে এলেম দরকার ওই এলেম আমার জন্য শিখা ফরজ। তাই বাবার সাথে ভর্তি হয়েছি কি অথবা তোর আলেমের কাছে গিয়েছি সেখানে শিখতে হবে, জানি না সেখানে চলবে না। আর যেটু জানতো সেটু মানত কি পরিমাণে? আর এক প্রশ্ন হইল, মাল কামাই করতো কিভাবে, খরচ করতো কোথায়? এই প্রাথমিক প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে একচুল পরিমাণ চলো তো পাবে না। মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, এই আখিরাতের আলোচনা না থাকার কারণে আমাদের ঘরের সন্তানেরা সব ইহুদি আখিরাতের মুখী হয়ে দেখেছে। ইহুদি আখিরাত তরিকাতে তারা তাদের আদর্শে আদর্শিত হওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। কেন? এই আখিরাতের আলোচনা ঘরে নাই, দুনিয়ার আলোচনার ব্যাপকতা এমন যে আমাদের ঘরের বাচ্চারা এখন দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। দুনিয়া যেভাবে অগ্রসর হয়েছে ওইভাবে অগ্রসরের জন্য তারা পাগল হয়ে গেছে, ঘরের মধ্যে আলোচনা নাই। মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, সেই জিনিসটা যত কঠিন ওইটার সমাধান ছড়িয়েছে তত সহজ। ছড়িয়েছে সমাধানটা কি তত সহজ? মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, এই কঠিন মুহূর্তেও কেউ যদি ঘরের মধ্যে তালিম শুরু করে দেয়, যদি ঘরের মধ্যে তালিম শুরু করে দেয়, মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, তার ঘরে আর বদিন থাকতে পারবে না। আর তালিমটা যদি মহব্বতের সাথে হয়, আজকে তালিম নিয়ে তো ঝগড়া শুরু হয়ে যায়। আমার স্বামী করতে চাই তো স্ত্রী রাজি না, স্ত্রী বলে তো স্বামী খেতে দেয়, দুজনে করতে চাই তো কোলাপান বলে তোমরা দুজনে ধরে দাও, এই ঝগড়ার তালিমের দ্বারা রহমত আনবে না, ঝগড়ার তালিমের দ্বারা তো বরং আগের রহমত আরো দূর হয়ে যাবে। আগে ঝগড়ার সমাধান করতে হবে। যদি স্ত্রীর কাছে নত হলে সে মেনে যায়, তার কাছে নত দিতে হবে। আর স্ত্রীর কাছে নত হওয়ার রাস্তা হল নিজের আখলাককে ভালো করা। ভালো আখলাক কাকে বলে? প্রতিবাদী না হওয়া, প্রতির সাথে যোগবা না থাকা, ওটি হলো ভালো আখলাক। ছেড়ে দেওয়ার মনো মানসিকতা, ঠিক আছে ভুল করে বল, প্রতিবাদও করবো না প্রতির সাথে নেব না। আজকে তার মধ্যে একটা দোষ দেখলাম তো তার মধ্যে আরো গুণও তো আছে। সবচেয়ে বড় গুণ হলে আমি একজন অপরিচিত মানুষ ছিলাম তার কাছে, তার মা বাবা তার মতামত নিয়ে বিয়ে দিছে, আমার হাতে তো ধরা দিচ্ছে, আজকে আমার সাথে চলে আসে না, হাত ছেড়ে তৈরি চলে গেছিল বাড়িতে, রাত্রে গোলে গোলে উঠে পালাই দিয়েছিল নাকি? এটা কতখানি ভালো গুণ, এই গুণ তার কারণে তার সাথে কত ভালো ব্যবহার করা যায়, কত ভালো ব্যবহারই করেন না কেন এই গুণের প্রতি শোধ প্রতিদান কোনোদিন হবে না। 18 বছর 20 বছর পর্যন্ত যে মায়ের কাছে বাবার কাছে থাকছে, সেখান থেকে একটা কথা ইজাব আর কবুল এইটুকুর কারণে সে আমার সাথে চলে আসছে। আমার বাড়িতে থেকে আমার সাথে ঝগড়া করে ঠিকই, কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করে বাবার বাড়িতে যায় না। ভালো মানুষ সাথে শুক্রিয়া আদায় করার রাস্তার কোনো শেষ নাই, সুযোগের কোনো শেষ নাই। আমারই ঘনিষ্ঠ একজন, তাকে খুব জ্বালায় তার ঘরওয়ালি, আমিও তার সাথে কথাবার্তা বলছি। তার বললাম যে একদিন জিজ্ঞাসা হচ্ছে তুমি এইভাবে খবর করে ক্যাম্প কিভাবে থাকতেছ, তোর একটা গুণ আছে সেটা আমার গালাগালি করবে খুব, কিন্তু আমার খাওয়াটা আমি যেটা খুব পছন্দ করি ওইটা মানে গালাগালিও করতে থাকবো ওইটা পাঠাইতেও থাকবে। আর আরেকটা জিনিস হলো সে খুব খেয়ে হলে বলবে এখানে বসে বসে তো জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দেবো কিন্তু বাবুর বাড়িতে যাবো না, চিন্তা করেন এটা কি গুণ না, মহৎ গুণ। আল্লাহ তাআলা মা বোনদের মধ্যে দোষের চেয়ে গুণের পরিমাণ বেশি রাখছেন জন্মগত ভাবে। দেখবেন দুটো সন্তান কারো, বড়টা হলো ছেলে এটার বয়স হলো 4 বছর, তারপরটা হলো মেয়ে এটার বয়স হলো 2.5 বছর। বাপে তার কাছে কোনো জিনিস দিলে মা তুমি এটা খাও, যে ভাই ভাই তুমি খাও, কি বলে বলে না, কিন্তু ভাই কোনোদিন বলে দেবে না, এটা খুব কম, ঈদের চাঁদের মতো বছরে একবার, কিন্তু ছোট বোন হয়ে বড় ভাইকে দিতে। মেয়েদের মধ্যে জন্মদাতার কোন বেশি, মেয়েদের মধ্যে খারাপই যেটা হয়েছে সেটা হলো আমাদের দেশের কারণে, আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য, আমাদের হীন ছাত্রকে উদ্ধার করার জন্য মেয়েদেরকে ব্যবহার করতে করতে তারা এই পর্যায়ে নষ্টের পর্যায়ে আসে। আল্লাহ তো মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা এমন গুণ দিয়ে বানাইছিলেন যে তাদের বেশি আমলের দরকার নাই, অল্প আমলেই তারা জান্নাতে চলে যাবে বলে আল্লাহ নবী বলেছিলেন। আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করবে, পাঁচত্ব নামাজ পড়বে, রমজান রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, স্বামী না থাকলে নিজের ইচ্ছে হেফাজত করবে, স্বামীর সম্পত্তির হেফাজত করবে, জান্নাতের আত্মার দরজা খোলার যে কোনো দরজা দেখে জান্নাতে চলে যাবে। মেরে মহতারাম দোস্ত বুঝব, ঝগড়া করতে করতে তালিম শুরু করবো না, ঝগড়া শেষ করে তালিম শুরু করবো। আর ঝগড়া শেষ করা খুব সহজ, কারণ আমি যদি মনে থেকে কাউকে মাফ করে দিয়ে তার জন্য দোয়া করতে থাকি আল্লাহ তাআলা এখন কুদরত দিয়ে তার অন্তরে আমার মহব্বত পয়দা করে দেবেন। হযরত খালিদ বিন ওয়ালিদের কত বড় অপরাধকে নবী মাফ করে দিলেন, ওহুদের যে মুসলমানদের যে বিশাল ক্ষতি হলো 70 জন শহীদ হয়ে গেলেন, মুসলমান 70 জন শহীদ হয়ে গেলেন, এমন কোন ওহুদবাসী ছিল না মুসলমানদের মধ্যে যে কোনো না কোনো জখমি না হয়েছিলাম। খালিদ বিন ওয়ালিদকে মাফ করে দিলেন, তার জন্য দোয়া করতে লাগলেন। খালিদ পাগল হইয়া মক্কায় শুনে হোদাই দেওয়ার পরে পঞ্চম হিজরির পরে পাগল হয়ে মদিনায় তো হাজির হয়নি। আমার স্ত্রী কি খালিদ বিন ওয়ালিদ নবী যতখানি ক্ষতি করছিল আমার স্ত্রী কি ওর চেয়ে বেশি ক্ষতি করছে, আমার ঘরে আমার বোনটা কি ওর চেয়ে বেশি ক্ষতি করছে, আমার প্রতিবেশীকে তার চেয়ে বেশি ক্ষতি করছে? আল্লাহ তাআলার নিয়ম, কেউ মানুষ কোন মানুষ যখন কাউকে কোন ক্ষতি করে আর সে যদি তাকে আল্লাহর হাতে মাফ করে দিয়ে তার হেদায়েত তার খায়ের খায়ের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা কায়দের থেকে কুদরতি ভাবে ওই লোকটার অজান্তে তার অন্তরে মহব্বত পয়দা করে দেয়। ঘরে তালিম শুরু করা সহজ, ঘরে যদি তালিম শুরু করতে পারেন তাহলে আশা করি যে কেয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে জান্নাতে নবীর সাথে থাকতে পারবে। একদিন এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই হাসরের ময়দানে আখেরাতে অর্থাৎ জান্নাতে আপনার সবচেয়ে কাছে থাকবে কি তারা? বললেন যে যারা আখলাক সবচেয়ে ভালো। কি বললেন পাশে ওনারা কি বলে কে কাছে থাকবে? যারা আখলাক সবচেয়ে ভালো। সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আখলাক ভালো কার, অর্থাৎ ভালো আখলাকটা কি? নবীজি বললেন যে তার পরিবারের কাছে ভালো, পরিবারের লোকজনদের কাছে ভালো। হ্যাঁ, এই জন্য তো অনেকে চলে আসে মার কাছে থাকবে আর দেশে এলাকা থাকবে না। কেন থাকবে না? এলাকার মেহনত করা খুব কঠিন, কারণ এলাকাতে এমন এমন বাসা আছে যারা আমাকে লেখতে কাল থেকে দেখছে, যারা আমার আদ্য পান্ত সব জানে, যারা আমার জীবনে জানে, যারা আমার ইতিহাস জানে, যারা আমার ভূগোল জানে, তাদের সামনে ময়নার মতো কথা বলতে গেলে বলে তুমি খুব করো বাবা, তোমার তো চিনি বলে ঠিক না, এই জন্য এলাকাতে থাকতে চায় না, কাকরালে আসতে চায়, তো বাকি জন্য কাকরালে থাকতে চাই। নিজের এলাকাতে কাম করানো সবচেয়ে কঠিন, কারণ তাদের কাছে ভালো হওয়া সবচেয়ে কঠিন, সব রকমের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, আর না তো পুরো অতীতকে স্বীকার করে তাদের কাছে মাপ পেতে হবে, পায়ে ধরে তারপরে সেটা তবলিক করতে হবে। বললেন যে তার পরিবারের কাছে ভালো, মেরে মুখতার আব্দার বুজুর্গ নবী পরিবারের কাছে সবচেয়ে ভালো ছিলেন, সবচেয়ে ভালো ছিলেন। নদীর উপরে আমাদের মায়েদের কারো কোনো আপত্তি ছিল না, অধিকার এত ছিল, অধিকার এত ছিল যে অধিকার যেদিন তারা প্রয়োগ করতেন নবী সেদিন ওই দিন অসহায় হয়ে যেতেন। বিশেষ করে যেদিন ওই দুই সর্দারের মেয়ে এক হয়ে যেত ওই দিন তো নবীর কর্তৃত্ব বাড়ির মধ্যে ছিলেন। হযরত আয়েশা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন কোন ব্যাপারে একমত হয়ে গেলে এই দিন আর নবীর বাড়ির ভিতরে নবীর কোন প্রভাব চলত না, ওই দিন ওই দুজনের প্রভাব, এই দুজনের যে একমত হয়ে গেছে এখন আমাদের ভাতা বাড়াইছে। আজ ওই ভাতাই করতেছি আমরা যে মদিনাতে আসার পরে যেতে শুরু হয়েছিল তখন তো কিছুই ছিল না, এখন তো পরিস্থিতি ভালো হয়েছে, মুসলমানদের সারাদিন আগের থেকে ভালো হয়েছে, তো আমাদের বাড়াই দেবে না কেন, বাকি সব ব্যাগে দামে ওই দুজন হলো দরজার মধ্যে এসে দাঁড়িয়ে বসে গেছে অবস্থান ধর্মগত। নদী বেড়ে পেতেছে বেড়ে দেওয়া যাবে কেন, আমাদের ভাষা বাড়াই দিতে হবে, এটা কোনো দুনিয়ার লোভ না, আমি স্ত্রীর মহব্বত, দুনিয়ার লোভ হলে আওয়াজ বাইরে দিত, আওয়াজ বাইরে দিতেছে না, মহব্বতের আবদার চলতেছে, মহব্বতের আবদার চলতেছে, মহব্বতের লেনদেন চলতেছে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যে দেখলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে গল গল করে সুজন বলতেছে, একবার লাল তপ্তাতে হয়ে গেছে, নবীজি চুপ করে বসা, কি আমার নবীকে এইরকম কথা, আসতে যে পাশে মেয়ের পাশে বসছে বৈশাখ এক চিন্তি স্বামীর সঙ্গে তো তার স্ত্রীকে মারা যাবে না, সে তো সইতে পারতেছে না, এমন করে চিন্তিত যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চোখ পানিতে ভিজে গেছে, তোদের সময় এখন ঠিক পাইছেন কিছু বলেন নাই, বাপ তো বাপ তো কিছু বলেন নাই, আরেকদিন আসতে একেবারে দুজনে এত খুশি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসতে হাসতে নবীর কোলের মধ্যে বলে পড়তেছে, হযরত আবু বকর আসছেন, আয়েশা দেখে আসতে খুব ভালো লাগতেছে, আবু বকর চিল্কা বিচিল্কা ওই যে ওই দিন এক অবস্থা দেখে গেছে না, আজকে আর এক অবস্থা দেখো, ওইটার বদলে এইটা, অর্থাৎ এইগুলা স্বামী স্ত্রীর মধ্যে হবে, তুমি হাত দিতে এসেছিলা কোন কামে, আবার শ্বশুরের তো শাসন করে দিলেন, মেরে মহতরম দোস্তার বুজুর্গ খাওনের লোভে আমাদের মায়েরা অবস্থান ধর্মগত করেন নাই, মহাপ্রতের লেনদেন হয়েছে, নবীজি পারতেন না গোটা দিয়ে দুজনকে সরাইয়া বাড়িয়ে আসতে, একশো সুপুরুষের শক্তি গায়ে ছিল না, অপরাধীর মতো বসে রয়েছে, আজান হয়ে গেছে একটু জায়গা দাও মসজিদে যাই, না আমরা তো দাবি করছি যে পুরাতনের আগে, ঠিক আছে এখন তো নাই, এবার যদি আল্লাহ তাআলা সাহেবের যে দু জায়গা গনিমতের অংশ হিসেবে বাজে পাওয়া গেছে ওই ফসল আসলে তখন তোমাদের একটু বাড়াবে, আচ্ছা ঠিক আছে যাবে, মেরে মহতরম দোস্তর বুজুর্গ আখলাক সবচেয়ে আখলাক হলো ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনের কাছে ভালো, বলে যে আমরা তো পরিবারের সাথে দ্বন্দ্ব চলতেছে তারা যেটা বলে এটা আমরা মানতে পারি না, তাই তো নবী কি আমাদের মায়েদের কথা মানছেন শরীয়তের কোন হুকুম ভাঙ্গে তারপরে মানছেন না, তাদের জন্য দোয়া করি, মেরে মহতরম দোস্তর বুজুর্গ আমাদের সন্তানেরা ইন্ডিয়ান কালচারের দিকে ওয়েস্টার্ন কালচারের দিকে যাইতেছে, এর জন্য দায়ী হলো আমরা, আমাদের ঘরে আখেরাতের আলোচনা নাই, যে আলোচনাটা শুরু করার জন্য আমাদের বড়রা হাতে পায়ে ধরছেন, হাতে পায়ে ধরতেছেন যে ঘরের মধ্যে তালিমের হালকা শুরু করো। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলে গেছেন যে এই ঘরে তালিমের হালকা শুরু হবে, ওই দিন থেকে ওই ঘরের পূর্বের সমস্ত বদ্ধিনি একটা একটা করে শেষ বের হয়ে যেতে থাকবে। আর বাইরে ফেজার মধ্যে তিনি যে জাররাত গুলা আছে ওইগুলাকে আস্তে আস্তে টেনে নিয়ে আসবে, ওই ধর দিনে ভরে যাবে। মেরে মহতারা আব্দুল আব্দুল সাহেব তিনশিল্লাওয়ালা জমা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা জেলায় তালিম ঘরের তালিমের যে পরিসংখ্যানটা আসছে তাতে তিনশিল্লাওয়ালারও যদি সবাই তালিম করে তাতেও চার ভাগের একবার হয় না। অথচ জেলায় অনেক মানুষ এমন আছে যারা এখনো তিনশিল্লা দেয় নাই, চিল্লা দেয় নাই, তিন দিন মাত্র লাগাইছে, তারাও ঘরে তালিম শুরু করতে করছে না। তাহলে তিনশিল্লাওয়ালাদের ঘরে তালিমের সংখ্যা আরো কমে যাবে না? মেরে মহতারাম দুর্গ কেমনে আমরা কেমনে আমরাই আধা দিন নিয়ে পুরা দুনিয়ার হেদায়তের আশা করতেছি। আধা দিন নিয়ে পুরা দুনিয়াতে হেদায়তের আশা করতেছি। মেরে মহতারাম দুর্গ এই মুজাফার শুধু এই জন্যে যে আমাদের কমিটিতে আছে, কমিটিকে যেন আমরা বুঝতে পারি, বুঝে এখান থেকে তওবা করতে পারি, এটাকে পুরা করার জন্য আজম করে এখান থেকে যেতে পারি। যতখানি গুরুত্ব সাবে জুমার মেম্বারের বয়ানের ঠিক তার চেয়ে বেশি গুরুত্ব হলো ঘরের তালিমের, কারণ সাবে জুমার মেম্বার দেখে এটা কোনো সাপ্তাহিক কাম না, এটা কেন কোনো সাপ্তাহিক কাম না, রোজানা এটা কোনো রোজানার কাম না, ঘরের তালিম রোজানার কাম। ঘরের তালিম কি রোজানার কাম, মসজিদের মশলা রোজানার কাম। আর মশলাতে আসতে হবে টাকাটা নিয়ে আসার জন্য, মাইনে আসার জন্য, মানায় আসার জন্য না। আজকাল তো মশলা একটা রাজনৈতিক ময়দান হয়ে গেছে, অধিকার আদায়ের জায়গা, এর সাথে সুন্নতের সম্পর্ক নাই, এর সাথে কি নাই, এর সাথে সুন্নতের সম্পর্ক নাই। দেখাইতে পারবেন না কেউ যে এর সাথে সুন্নতের সম্পর্ক আছে। সবাইকে কিয়ামতের ময়দানে তার মনের অবস্থার উপরে বিচার দিতে বিচার বিচার হবে, সবার বিচার মনের অবস্থার উপরে হবে যে মনের মধ্যে কি ছিল। ইল্লা মা আতাল্লাহ বিকলবিন সালিম, মনের মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে মনে বলে দেবে, সেটি তার দেখা যাবে। আইডি কার্ডের মধ্যে শ্যাওলার মতো একটা জায়গা আছে, ওর মধ্যে জীবন বৃত্তান্ত আছে। তো দুনিয়ার মানুষেরা যদি একটা শ্যাওলার মতো একটা ছাপের মধ্যে জীবনের বৃত্তান্ত দিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা অন্তরের দাগের মধ্যে জীবনের বৃত্তান্ত রাখতে পারেন না? মেরে মহতার আব্দুল দুর্গ ওইখানে কারো হস্তক্ষেপ চলবে না, শরীর লড়া চড়া চলবে, আমল হইতে থাকবে, ওইখানে দাঁত করতে থাকবে, ভালো হলে ভালো দাঁত, মন্দ হইলে মন্দ দাঁত, ওইটা দিয়ে চলে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কলেজের তালিম অর্জন করার জন্য তৌফিক দিয়ে দেন। তোমার মহতরম দোস্ত বুজুর্গ, দাওয়াতের ময়দানের জন্য জরুরি হইল তালিম, যেমনিভাবে ফাজাইলের তালিম তেমনিভাবে মাসাইলের তালিম। ফাজাইলের তালিম তো জামাত জামাত দিয়ে পাঠাইছেন, যাও বলো ফাজাইল, বলো কালমা পড়ো, কামিয়াব হয়ে যাও, কালমা পড়ো, কামিয়াব হয়ে যাও, আজানের মাধ্যমে দাওয়াত দাও, হাইয়া আলা সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলা সালাহ, আসো কামিয়াবের দিকে। হাজরত ইউসুফ রহমাতুল্লাহ তরজমা করছেন, নামাজ কে স্যার দিও কামিয়াব দিও, নামাজ করতে করতে জীবন যাপন করো, কামিয়াব জীবন যাপন করো। কিন্তু আজান দেওয়াইছেন বেলালকে দিয়ে, নামাজ পড়াইতে গেছেন কে, নবী নিজে, কারণ এটা হলো মাসাইলের ব্যাপার। আজান তো বালেক না থাকলে না বালেক দিয়েও চলে, মাকরুহ হয়, নাবালিক দিয়েও চলে, দাইনী ভাবে মাকরুহ, দাইনী ভাবে যদি একজন নাবালিককে মুয়াজিনা ঠিক করে দেয় তাহলে মাকরুহ, ঠেকা দেখাকে যদি হয় তাহলে ভিন্ন কথা। সেদার মধ্যে আছে অকাজালিকা তোয়ার দিন উলমার আসু, অকাজা তোয়ার দিন উলমার আসু, এমনি ভাবে মকরু মেয়েদের আজান। আমাদের উত্তর ছিলেন তোমরুজ্জুর রহমতুল্লাহ, উনি কাজা সেখানে পাইতে হয়েছে যে একটা সওয়াল বানাই দিচ্ছে, ছোট্ট একটা সওয়াল আজ কি আছে বলো? তোমার মহতারা আনবাসান বুঝুর্গ নামাজ পড়াইতে চাইছেন নবী জিনিসে, তাদের একটা মাসাইলের ব্যাপার, কি পরিমাণে মাসাইল সেগুলো দিন হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ বলছেন নামাজের মধ্যে ফাযাইল আমালের মধ্যে বলছেন যে বারো হাজার মাসলা, কত হাজার মাসলা? বারো হাজার মাসলা। এটার জন্য যোগ্য মানুষ লাগবে, আলাম হুকুম সমাজ মধ্যে সবচেয়ে বেশি জানেন। তো মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, যেমনিভাবে ফাযাইলের এলেমের দরকার অনুরূপভাবে মাসাইলের এলেমের দরকার, মাসাইলের এলেম যদি না থাকে এমন কাম করতে থাকবে যে কামটা ইমান বিধ্বংসী, যে কামের দ্বারা ইমান ধ্বংস হয়ে যায়, অথচ ওইটিকে সে ইমান মনে করবে। আকিদা, আকিদা যদি সহি না থাকে মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, কালমা যত সহি হোক না কেন তার ইমান সহি হবে না। এজন্য মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, আমরা পুরো দেশে পাখাই করা মজমা আমাদের জিন্দিগিটা যেন এলেমে আর আমলে পরিপূর্ণ হয়, মাঝে ভয়ে ভর্তি হওয়ার ভয় খাবার নাই, কিন্তু ওলামাদের সাথে সম্পর্কে যে আমার প্রতিটা আমলকে আমি যাচাই করাই, কি কি করি তাও জানাই, কিভাবে করি তাও জানাই, কখন করি তাও জানাই, তখন নাকি আমার দাওয়াত, দাওয়াতের তরিকা, দাওয়াতের আলফাজ, দাওয়াতের মৌজু সেই হবে, আমার মাকসাদ ঠিক হবে, আমার ব্যক্তিগত আমল আল্লাহর হুকুমটা যথাযথভাবে নবীর তরিকা অনুযায়ী হবে। মেরে মোহতরম আলদস্তর বুজুর্গ, বাকি কমি খামি, বাকি কমি খামি আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা পুরা করতেই থাকবে। যদি নিয়ত মাকসাদ তরিকা দাওয়াতের আর ব্যক্তিগত আমলে, হাদিসের মধ্যে আছে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদে বলছিলেন, যে ব্যক্তি তার আর তার মাওলার মধ্যে সম্পর্ক ঠিক করে নিল, মাওলা তার আর বান্দাদের সাথে যে সম্পর্ক আছে সম্পর্ক মাওলা ঠিক করে দিবেন। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি, আমার সাথে আমার মাওলার সম্পর্ক ঠিক হবে আমার সহি ইমানের দ্বারা, সহি আকীদার দ্বারা, আমার সহি আমলের দ্বারা, আমলের সহি তরিকার দ্বারা, নিয়তের সেহাতের দ্বারা, আমার ব্যক্তি জীবন ঠিক হবে, আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক হবে। যখন আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হবে বাকি যত সম্পর্ক আছে এটা আল্লাহ তাআলা নিজে ঠিক করে দিবেন, নিজে ঠিক করে দিবেন। এই জন্য সাহাবাদেরকে দিয়ে সাহাবারা নিজেদের জীবনের সার মুখতাসার সংক্ষেপ আমাদের সামনে বলে গেছেন, এই লোক সকল নিজেকে তিরস্কার করো যে দোষ তোমার, সকল নিজেকে দোষী মনে করো, নিজেকে কি মনে করো? নিজেকে দোষী মনে করো। তো মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, সাহাবাদের জীবনের সার, আমরা যদি এটাকে নিজেদের সবক বানাই নিতে পারি যে আমাদের এলাকায় কাম বাড়তেছে না, সাথীদেরকে জুড়তে পারতেছে না, সবাই লাগাই লাগাই সাথীরা বসে গেছে, এটা আমাদের আমার কোনো গুণের কারণ হয়েছে, আমার কোনো গুণের কারণ হয়েছে, এই কথাটা যদি চিন্তা করতে করতে কল্পনা করতে করতে সে তার অন্তরে বসাইতে পারে, ইনশাআল্লাহ এই লোকটা যখন মশালাতে উঠবে সবাই তার সাথে জুড়ে যাবে, সবাই তার সাথে জুড়ে যাবে, জুড়ে দেবে। যে জায়গাটা দিতে হয় পানি গড়ায় ওইখানে যেয়ে দেওয়া হয়। আর স্বর্ণ দিয়েও যদি ওটা করে মেরে মহতরাম দোস্তর যদি এক ফোঁটা পানি সেখানে জমবে না, এক ফোঁটা পানি সেখানে জমবে না। মায়ের সাথে সন্তানে আমি জুড়ে থাকি কেন? মা সন্তানের জন্য নিজেকে বাদী মনে করে, দাসী মনে করে। অনেক মায়েরা শীতের দিনে সন্তান পেশাব করবে, কোলের মধ্যে বসাইয়া নিজের কাপড়ের মধ্যে পেশাব করায়, কাপড়টা ওপরে ঘিরে রাখে। কেন? হাঁটুটা বের করলে বাচ্চার ঠান্ডা লাগছে, নিজে ভিজে কাপড় নিয়ে ছয় শুকনো কাপড় দিয়ে বাচ্চারা আবার পেশাই যায়। কি বলেন কথা? এতখানি শীতে হওয়ার কারণে সন্তান মায়ের সাথে জুড়ে থাকে, পাপ অতখানি ছোট হইতে পারে না। বাবার সাথে সম্পর্ক থাকে ভয় ভীতির সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক থাকে কিসের সম্পর্ক? প্যার মহব্বত আদরের সম্পর্ক থাকে, আদরের সম্পর্ক থাকে। বাপ খেয়ে ঘুমায় পড়ে, ছেলে আসে নাই, মা না খেয়ে বসে থাকে, কি বলেন? থাকে কি থাকে না? যতক্ষণ পর্যন্ত ছাড় না দিতে পারবো এত সময় পর্যন্ত আমার সাথে জড়বে না কেউ, এত সময় পর্যন্ত আমার সাথে কেউ জড়বে না। নবী ছাড় দিয়ে দিচ্ছেন, নবীর সাথে জুড়ে গেছে। মক্কার মানুষেরা এত কষ্ট দিল, ছাড় দিয়ে দিলেন, মাফ করে দিলেন, মক্কার সবাই জুড়ে গেছে। একজন দুজন বাদে, বা আগে যারা মারা গেছে ওই দুজন বাদে, ওই দুজন বাদে সকলেই জুড়ে গেল। যে আবু সুফিয়ান বছরের পর বছর কাফেরদের নেতৃত্ব দিতে, সে আবু সুফিয়ান প্রথম দিন শুধু এসে আত্মসমর্পণই করে নাই, বরং নবীর গোলাম হয়ে গেছে, বাদীদের গোলাম হয়ে গেছে, ওদের লাগাম ধরে হুনাইনের যুদ্ধে ওটার লাগাম কার হাতে ছিল? আবু সুফিয়ানের হাতে ছিল। গোলাম হয়ে গেছে, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আখলাকটা হইল দাওয়াতের নবীদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় হাতিয়ার। নবীরা কাম যে করতে চাইবে তার হাতিয়ার হল আখলাক। হয়তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এটার জন্যই আমরা এখানে আসছি যে আমাদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। তার প্রতি অনেকে বলে যে এটা তো একটা পরিসংখ্যান শোনা নেবে না, পরিসংখ্যানকে নিজেরা নিজেরা কেউ বানায় বানায় লেখা আনছে নাকি? কামের পরিসংখ্যান লেখা আনছে ইতিবিল কারগুজারি, এই পর্যন্ত কাম করছে তো শোনাইতেছে, সেটা কামের কারগুজারি হল না? এতে তারা ফায়দা কি? ফায়দা হল রাষ্ট্র জেলা, আরে ওই জেলাটা তো আয়তন আমাদের চেয়ে ছোট, ওই জেলার মানুষ তো তুলনামূলক আমাদের চেয়ে অভাবী, তারা এত জবাব দেন হয়েছে, তারা মাসে তিন দিনের এত জবাব দেন হয়, তাদের টেনশনের সাথে এত, আর আমাদের এত কম। তার মধ্যে এই জন্যে আর একজন যেটা শুনেছিল নিজের দেখা আক্ষেপ ভয়দা হয় যে আক্ষেপ আমাকে আগায় নিয়ে যাবে, যে আক্ষেপ আমাদেরকে আগায় নিয়ে যাবে। এমন না যে তাদেরকে বিভিন্ন আমলের মধ্যে কি কি করে বলতে দেয়া একটু সতর্কতা খেয়ে গেছে, মানে এই লোক তো জানে না, মেম্বারে যারা ছিল তারাই খুব ভালো জানে। আসলে তারা বলছে গ্রামের মানুষ, মফস্বল এলাকার মানুষ, এই মুরুব্বদের সাথে সামনে মেম্বারে বসে তো সব সতর্ক খেয়ে গেছে, ওনার এলাকা একটু অনেক ভালো পান তো আজকে একটু হতবম হয়ে গেছে আর কি। মেরে মুসলাম আসল মাকসাদ এটা না, আসল মাকসাদ হল কাম কোথায় আর আমি কোথায়, অন্য এলাকা কোথায় আর আমরা কোথায়, টাকা জাতি আর আমি আসি কোন পথে, এইটাকে জানার জন্য, এটাকে বোঝার জন্য হলে এখানে আসা। এখান থেকে যেন আমরা খালি হাতে ঘিরে না যাই, আসন নিয়ে যাই। আর এলাকায় মেহনত করতে করতে তো দুর্বলতা এসে গেছিল, আবার এখান থেকে আবার এলাকাতে চলে গেলাম, তো দুর্বলতা কাটবে কেমনে? দুর্বলতা কাটবে না, দুর্বলতা কাটবে তখন যখন থেকে এখান থেকে কথাবার্তা শুনে আমি যদি মনে করি যে আমি আবার নিজেরে আর কিছুদিন ঝালাই করে নিয়ে আসি, আমার মধ্যে অনেক কমই হয়ে গেছে, ওখান থেকে যেরকম শুনতেছিলাম এরকম আমার ভিতরে নাই, সুতরাং আমি এবার নতুন করে একটু আল্লাহর সাথে সফর করে যাই, এইভাবে যারা নাকি সফর করতে থাকবে, আর এই জন্যই সফর করতে থাকবে আমার কমই হয়ে গেছে, যেরকম শুনতেছি এরকম আমি করি নাই, আমার ভুল হয়ে গেছে, এই জন্য যারা যাবে আল্লাহ তাআলা ওই অতীতের ভুল তাদেরকে দিয়ে আর করাবেন না। এই জন্য আল্লাহর সাথে যাবো তো ইচ্ছা আল্লাহ, কিসের জন্য যাবো? নিজের ইমান আমল ঠিক হয়, কোরআন হাদিস অনুযায়ী, এলেমের রোশনি অনুযায়ী, এবং আর একজনের যে এই কথা এমন ভাবে উঠব সেও যেন তার আখেরাতের আলোচনা শুনতে শুনতে সেও যেন তার ইমান আমল বানানোর জন্য তৈরি হয়ে যায়, না কেন হেদার দিতে দেওয়া হচ্ছে না, আর একজনকে উপলব্ধ করবে এই জন্যে সেও যাতে আমার কাছ থেকে শুনে শুনে সেও নিজে তৈরি হয় যে হ্যাঁ আমারও ইমান আমল ঠিক করতে হবে, আমারও ইমান আমল ঠিক করতে হবে, আমি ইমান আমল ঠিক করার পথে সঠিক পথে আসি কিনা তার আলামত হল দিন যত যাইতেছে আমার ভিতরের যোগ্যতার কথা, আমার যোগ্যতার কথা আমার মনে পড়তেছে ক্ষণে ক্ষণে, না আমার গুনাহের কথা মনে পড়তেছে? যদি ক্ষণে ক্ষণে আমার যোগ্যতার কথা মনে পড়ে তাইলে বুঝতে হবে যে আমার কোনো লাভ হয়নি, আর আমার গুনাহের কথা যদি মনে পড়ে ক্ষণে ক্ষণে, নিজেকে নিজের অপরাধের কথা যদি ক্ষণে ক্ষণে মনে পড়ে তাইলে ওই সফরটা শেষ করে সহজে আইছেন না। যেই দিন দোয়া করতে করতে নিজের গুনার কথা মনে পড়বে আর চোখ দিয়ে পানি আসে ওই দিন দোয়ার হাতটা নামায়, যেদিন গুনার কথা মনে পড়ে ওই দিন বুঝতে হবে যে আজকে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে চাইছেন, আর যেদিন কোনো গুনার কথা মনেই পড়ে না খালি গতানো যদি কিছু পড়েছিল মুখে বলে দিল ওই দিন দোয়া আর না বাড়ানোই ভাব। এই জন্য মেরে মহতারাম ডক্টর বুজুর্গ আমি তো দেবো আমার জন্য, যখন আমি আমার জন্য যাব এই যাওয়াটাই হাজারো মানুষের হক পথে আসার জড়িয়ে হয়ে যাবে, হক পথে আসার হয়ে যাবে জড়িয়ে হয়ে যাবে, আমাদের মধ্যে কোনো যোগ্যতা নাই, এই কারণেই তো সেই হজরত ইলিয়াস রহমতুল্লাহের জামানার থেকে দাওয়াত কিসের দিকে চলে মসজিদের দিকে, মসজিদের দিকে কিছু কথা হয়েছে, অমুমির আসতে যায় দাওয়াত মসজিদের দিকে, খুশুর থেকে আসতে যায় দাওয়াত কোথার দিকে মসজিদের দিকে, রোজানা আড়াই ঘন্টার মেহনত করে দাওয়াত মসজিদের আমলের দিকে, অমুক সময় স্বতন্ত্র চিল্লা তিন চিল্লার জন্য তৈরি করতে হবে, হয়ে গেলে তো ভালো, না হলে মসজিদের আমলের কথা বলে, কখন মশার হয় বলে, কখন তালিম হয় বলে, বিকালে আবার কখন হয় বলে, মসজিদের আমলের দিকে, কারণ হলো আমাদের জীবন অত ভালো না, অত পাপ না, অত সাপ না যে আমরা আমাদের জীবনের দিকে দাওয়াত দিতে পারি। চলেন আমার একটা বয়ান আছে এখানে, চলেন আপনি শুনবেন, অত পাক সাপ জীবন আমাদের নাই, মসজিদ হলো পাক সাপ, তহের মোস্তাহের, পানিকে বলা হয় পাক পানি, যেটা এটাকে বলা হয় তহের মোস্তাহের, নিজেও পবিত্র, এটা যে ব্যবহার কোনো অপবিত্র মানুষ যদি নিয়ম পদ্ধতি অনুযায়ী ব্যবহার করে সেও পবিত্র হয়ে যায়, অনুরূপে মসজিদ হল তাহের মোত্তাহের, পবিত্র ঘর, আল্লাহর ঘর, ওইখানে যে যায় তার গুণা মাফ করে, মাফ তার গুণাকে মাফ করে তাকে পাপ করে দেয়। এই জন্য কে আমাদের মাঝে যে জিজ্ঞেস করবে জৈবন কাল কোথায় কাটাইছো, আরে কোনো ব্যক্তি যদি তার জৈবন কালের সম্পর্ক মসজিদের সাথে থেকে থাকে শুধু আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন না, হাসানের ময়দানে যতক্ষণ সে থাকবে সে আর্থের চায় নিতে থাকবেন, সাফ উল্লাস আফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেদিকে তার জৈবন কাল আল্লাহর ঘর মসজিদে কাটাইছে, জৈবন কাল ভুল বলছে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যার সম্পর্ক মসজিদের সাথে হয়ে যাবে। রজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, সারা দিনের মসজিদ তো বন্ধ থাকা ফরজ হয়ে গেছিল, দাওয়াতের মেহনতের বদলতে এখন মসজিদ খোলা থাকা শুরু হয়ে গেছে, কেবল হয়েছে কি হয়েছে না, এখন মানুষের সাথে মানুষের মসজিদের সাথে সম্পর্ক পয়দা করার একটা সুযোগ হয়েছে, যতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমাদের মসজিদে যাওয়াটা শুধু দিনের জন্য হবে, কিসের জন্য হবে? দিনের জন্য হবে, যদি অন্য কোনো কারণে হয়ে যায় তাহলে খুলতে যত দেরি লাগছে অবশ্যই অনেক কম সময়ের মধ্যে আমার বন্ধ হয়ে যাবে, কারণ এটা আমাদের মেহনতের দ্বারা খুলে নাই, ওই যে আমাদের বড় যারা ছিলেন তাদের চোখের পানিতে আল্লাহ তাআলা মসজিদওয়ালাদের দিল নরম করে দিচ্ছে, যেহেতু তারা বলছে এই জামাত মসজিদে যাবে, তারা আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ মসজিদ ওলাদের দিনকে নরম করে দাও। অনেক মানুষ এমন আছে, ব্যক্তি জীবনে খুব বেশি রোজা নামাজি না, শহরে থাকে, শহরে বাড়ি, শহরে ব্যবসা, নিজের এলাকাতে বাপদাদার আমলে ভাঙে একটা মসজিদ ছিল, ওই মসজিদ করে দিয়ে একটা দালান করে দিছে, ওদের খারাপ করে দিছে, বিদেশি মেহমানদের জন্য আলাদা থাকার জায়গা করছে, ওই ইমাম সাহেব মহাজনের কাছে টাকা দিয়ে আসছে যে ইমাম সাহেব মহাজন সাহেব আমার মসজিদে জামাত যতদিন আসবে যে কদিন থাকবে এই কদিন আপনার তাদেরকে খাওয়াবেন। এলাকার কেউ যদি এক বেলা খাওয়াইতে চায় তাদের সাথে ঝগড়া করবেন না, কেউ খাওয়াইতে চাইলে ওই বেলা বাদ দিয়ে যে বেলা আছে এই বেলা খাওয়াবেন, অথবা এক বেলা আমার পক্ষ থেকে তাওয়াত। এরকম দুই একটা মসজিদের নাম আপনারা শুনেন নাই, বলেন শুনেন নাই, দুই একটা মসজিদের নাম কে তার দিনকে তৈরি করে দিছে? আমি গাছতে গেছিলাম তার কাছে, আমার বাবাই গেছিল, আমার দাদার সাথে তার দেখা হয়েছে, ওই যে আমাদের বড় রতোয়া জয়াল্লাহ, এই আমার এই সাদা সিধা মানুষ, সাদা সিধা মানুষের এরা মসজিদে যাবে, মসজিদ ওলারা এদের সাথে যেন ভালো ব্যবহার করে, মারপিট করে খেদায় না দেয়, তাদের কান্নাকাটি যেহেতু তারা জামাতের রোগ মসজিদের থেকে এটা ফাইসলা করে গেছেন, মসজিদ ওলার জন্য দোয়াও করবে। সুতরাং আমাদের আমরাও মসজিদে যাবো একমাত্র দিনের জন্য, অন্য কোনো কারণে যে এই মসজিদের দরজাগুলো যেন আর বন্ধ না করি। কি বলেন, ঠিক আছে না ভাই, আপসের মধ্যে খুব নীল মহব্বতের সাথে থাকি, নীল মহব্বত পয়দা হবে, আল্লাহর সাথে সম্পর্ক সঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা কুদরত দিয়ে মানুষের সাথে সম্পর্ক পয়দা করে দেবে, আল্লাহর সাথে বৈরিবাদ শুরু হয়ে যাবে, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগা শুরু হয়ে যাবে। দেখবেন যে খবরে এসে গেছে স্ত্রীর হাতে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, বাবার হাতে মেয়ে খুন, মেয়ের হাতে বাবা খুন। হ্যাঁ মহতরাম ডক্টর বুঝব, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য হয়ে দাওয়াতের মেহান, এই সম্পর্কটা সঠিক হয় এটার জন্য হলে এলে, সম্পর্কটা স্থায়ী হয় এটার জন্য হলে দিকে, যদি আখেরাতে ভালো থাকতে চাই তাহলে লাগবে আখলাক। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে তোমার যে দামটা এটা যদি বুঝতে চাও তাহলে মানুষের কাছে জিজ্ঞেস করো যে কেমন, মানুষের মুখের দিকে খেয়াল করো তারা তোমার সম্বন্ধে মন্তব্য করে কেমন, মানুষের কাছে মানুষের মন্তব্য তোমার ব্যাপারে যেমন আল্লাহর কাছে তোমার অবস্থানটা ওইরকম। আল্লাহর কাছে তোমার অবস্থানটা কি ওইরকম, কিন্তু নবীর ব্যাপারে যদি আবু জাহালের কাছে জিজ্ঞেস করা হয় তাহলে মন্তব্যটা কেমন আসবে? তো মেহে মহতারাম দোস্তার দুর্গ একজন হাজার তোমার রাজিয়াল্লাহু তাআলা বড় সংক্ষেপে বলছেন, লা তাযহাদ আনিন নাস, মানুষের মন্তব্য থেকে একেবারে উদাস থেকো না, এটার জন্য লাগবে আখলাক। বায়ান করতে চাই এত পাঁচ নম্বরে রাখা হয়েছে আখলাক, কিন্তু আসলে এটি হলে এক নম্বর। এটা কি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে কেন? আল্লাহকে রাজি করার জন্য, কিসের জন্য করতে হবে? আল্লাহকে রাজি করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তারপরে নামাজ পড়বে, তারপরে তালিমের হালকায় বসবে, তারপরে যে মাসলা জিজ্ঞেস করবে, তারপরে তসবিহাত আদায় করবে, তারপরে শেষে মানুষের উপকার করবে, এইভাবে চার বছর করার পরে পঞ্চম বছরে যে বলবে যে আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহর জন্য করলাম, নাকি পঞ্চম বছরে যেটা বলবো এটা করবে নাকি? এই প্রথম দিনই এটা লাগবে, মোনাফেকরা এটা করেনি। নবীর সামনে এসে বলছে যে আপনি আল্লাহর রসুল, আল্লাহ বলে যে ওদের কথা বিশ্বাস দেয় না, ওরা মিথ্যা কথা বলতেছে, মুখে যা বলতেছে আসলে এটা না, ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, ওরা মিথ্যাবাদী, এটা ওদের মনের কথা না, মনের কথাটা হলে নিয়ে মনের কথাটা কি নিয়ে সত্যি উনি আল্লাহ, এটা হলো মনের কথা। তোমার মুখতারাম দোস্তার বুজুর্গ সব আমল কি আমরা আল্লাহর জন্য করি? কত ইনশাআল্লাহ আল্লাহর জন্য যদি আমলের পরিমাণ বাড়তে থাকে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়ার আমার জন্য দেওয়ার পরিমাণ বাড়বে, তখন দোয়া করতে মনে চাইবে, এখন তো দোয়া করতে মনে চায় না, কোরআনের সাথে দোয়া করতে মনে চায় না, আরে একটু চাই অনুষ্ঠান আসতে বছর আস, আরে আল্লাহ তাআলা এত বছর কাজ করার তৌফিক দিলেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আজান হয়েছে তো বেড়ে দিয়েছে, অথচ আজান হওয়ার পরে যদি অন্য মসজিদের ইমাম বা মুয়াজ্জিন বা এমন করে ব্যক্তি যে ব্যক্তির সাথে না গেলে জামাত তো হবে না, ওই সেখানে জামাত হবে না, উনি টাকাটা কি করে আনে? এই চিন্তা করে ব্যক্তি ছাড়া আর কেউ মসজিদ থেকে বেড়ে যেতে পারবে না। আর আমাদের মধ্যে তো অহরহ চলে, আপনার কাছে ঠিক আছে আমি আমাদের মহল্লায় গিয়ে নামাজ পড়বো, কেন আপনি তো ওখানকার ইমাম নাকি, আপনি জানেন তো আজানের আগে গেলেন না কেন? মেরে মোহতরম ডক্টর বুজুর্গ, আমরা খুব দোয়ার এহতেমাম করব, আল্লাহর কাছে সমস্ত ভালায় ঘটনা এগুলো হলো মাধ্যম, যদি এটা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আমল পৌঁছাইতে পারি, ডাক্তারের আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি, তালিবের আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি, নামাজের আমলটা আল্লাহর কাছে কবুল করাইতে পারি, তাইলে আল্লাহর খায়ের খাজানার থেকে আমার জন্য খায়ের আসবে। এজন্য দোয়ার এহতেমাম করবো তো ইনশাআল্লাহ, আর সবার সাথে খুব মিল মহব্বতের সাথে থাকবো, নিজেদের মধ্যে হাতিয়ার লেনদেন করা, সাথীর জন্য দোয়া করা, তার বর্তমানে তার সাক্ষাতে তার তারিফ করা, প্রশংসা করা, এর দ্বারা আপনার মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দাওয়াত নিয়ে আমরা সারা দেশে সারা দুনিয়াতে ছড়াচ্ছি, দাওয়াত একজন লাগবে।